আজকের এই গুরুত্বপূর্ণ ইসলামী জালসার সম্মানিত সভাপতি, সম্মানিত অত্র এলাকার বিভিন্ন মসজিদের এবং মাদ্রাসার ওলামায়ে কেরাম, অত্র এলাকার আমার সম্মানিত মুরব্বিয়ানে আজাম, যুবক কিশোর ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রথমে আমরা কোটি কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অর্ধ রজনীতে, গভীর রজনী 11টার উপরে বাজে, এই সময়ে গ্রামের মানুষের ঘুম রাত্রের অর্ধেক হয়ে যায়, সেই রকম রাত্রিতে আলহামদুলিল্লাহ এই দত্তগ্রাম, এই এলাকার ভাইয়েরা বোনেরা যুবক কিশোরেরা আমরা বসে কোরআন সুন্নার দিনই আলোচনা শুনতেছি এবং করতেছি। আল্লাহ পাক আমাদেরকে এই তৌফিক দিয়েছেন, এজন্য সর্বপ্রথম আল্লাহ পাকের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু আলহামদুলিল্লাহর আওয়াজে মনে হচ্ছে যে মনে হয় ঘুম এসে গেছে, কি আপনাদের ঘুম এসে গেছে? তাহলে তো আলহামদুলিল্লাহ দিয়ে বুঝাইতে হবে যে আমাদের এখনো ঘুম আসে নাই। আল্লাহ পাকের শুকর আদায় করি, আবার সকলে একটু বলি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এবার বোঝা গেছে যে দত্তগ্রামবাসীর আলহামদুলিল্লাহ এখনো ইমান মজবুত আছে, এবং রাত্রি যত গভীর হোক আল্লাহর কোরআনের প্রতি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নার প্রতি মহব্বত আছে এবং থাকবে ইনশাআল্লাহ। কি থাকবে আপনাদের? ইনশাআল্লাহ। আমরা এসেছি দূর দূরান্ত থেকে আপনাদের মেহমান, কি মেহমান না আমরা? কেউ ঢাকা থেকে এসছি, আমাদের সম্মানিত শায়খ শের রাজশাহী থেকে আসছেন, এত দূর দূরান্ত থেকে আমরা এসেছি, আমরা আপনাদের মেহমান। মেহমানের মেহমানদারি করা কি? আপনাদের দেশে মেহমানদারি করেন নাকি? মেহমান আসলে কতক্ষণে মেহমান চলে যাবে বিদায় করে দিতে পারেন তত খুশি থাকেন? কি এই এলাকার মানুষের অভ্যাস কি? কোনো কোনো এলাকায় কিন্তু মেহমান আসলে খুব নাখোশ হয় যে মেহমান আসি খালি বিরক্ত করে, খালি প্রতি সপ্তাহে মেহমান, প্রতিদিন মেহমান, মেহমানের জ্বালায় বাঁচতেছি না। মেহমান না আসলে খুশি, অথবা আসলেও যত তাড়াতাড়ি মেহমান বিদায় নিয়ে তত খুশি। আপনারা কি এই ধরনের? মাশাআল্লাহ, আপনারা হইলেন মেহমানের মেহমানদারি করার লোক। যে ইনশাআল্লাহ, তো মেহমানের মেহমানদারি করা এটা মেহমানের হক, এজন্য আমাদের হক হইল আমরা আজকে এই গ্রামবাসীর মেহমান। আমরা এখানে কোন দলের পক্ষে কাজ করার জন্য আসছি? আমরা এখানে কোন কারো কারামত বুজুর্গি বয়ান করার জন্য আসছি? আমরা এসেছি আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলবো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলবো। তাহলে এই আল্লাহ এবং এই আল্লাহ রাসূল এটা এই গ্রামবাসীর সকলের, এটার মধ্যে কোনো কারো দলও নাই, মতও নাই, ফেরকাও নাই, কিছুই নাই। সবাইরই আল্লাহ যিনি, সবাইরই রাসূল যিনি, আমরা সেই আল্লাহ এবং সেই রাসূলের কথাই বলবো। তাহলে এই গ্রামবাসীর উপরে ফরজ হয়ে যায় যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আমরা আজকে আলোচনা করব, এটা শোনা এবং আমাদেরকে এই শোনার জন্য সময় দেওয়া, এটা এই গ্রামবাসীর প্রত্যেক নরনারীর উপরে ফরজ হয়ে গেছে। কি বলেন, কথা ঠিক কিনা? সুতরাং আমি সকল ভাই বোনদেরকে অনুরোধ করব, কষ্ট করে অল্প কিছু সময় ধৈর্য ধরে আমরা কি বলি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা, এই কথাগুলো শোনার চেষ্টা করবেন। আর যারা আমরা বসছি আলহামদুলিল্লাহ, তাদের প্রতি অনুরোধ করব, আমরা আলোচনা শেষ করা পর্যন্ত আমরা বেশি রাত করব না, আমরা ইনশাআল্লাহ তাড়াতাড়ি শেষ করে দেব। শেষ পর্যন্ত আপনারা বসতে রাজি আছেন কিনা, দুই হাত তুলে দেখান কে কে রাজি আছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে মাহফিলের শেষ পর্যন্ত বসার তৌফিক দান করুন সকলে বলে আমিন। আজকের মাহফিল হলো দত্তগ্রাম কবরস্থানের উন্নতি কল্পে, আলহামদুলিল্লাহ এক ব্যতিক্রম ধর্মী মাহফিল। আমরা সারা দেশে মাহফিল করি, বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মাহফিল হয় মসজিদের উদ্যোগে, মাহফিল হয় মাদ্রাসার উদ্যোগে, কিন্তু আজকের মাহফিল কবরস্থানের কেন্দ্রিক, কবরস্থানকে কেন্দ্র করে আজকের এই মাহফিলের আয়োজন করা হয়েছে। সুতরাং সহজেই বোঝা যাচ্ছে আজকের এটা এক ব্যতিক্রম ধর্মী মাহফিল। সুতরাং এই নাম দেখেই বোঝা যাচ্ছে যে আলহামদুলিল্লাহ এই গ্রামবাসীর কবরস্থানের সাথে মহব্বত আছে। কি কবরস্থানের সাথে আপনাদের মহব্বত আছে? আচ্ছা, কবরস্থানের সাথে যদি মহব্বত থাকে তো রাতের একটায় বা দুইটায় বা তিনটায় একাকী এসে কবরস্থানে থাকতে পারবেন? জি, কবরস্থানের প্রতি মহব্বত, কিন্তু কবরস্থানের প্রতি ভয়ও আছে। দেখবেন যে রাত্রিবেলায় পুরা রাস্তা সুন্দরভাবে যাইতেছেন, কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় আয়াতুল কুরসি, সুরাল ফাতেহা, সুরাল ইখলাস, সুরাল ফালাক, সুরান নাস পড়তে পড়তে কোনোখান থেকে একটু বাঁশের পাতা বা কিছু একটু নড়াচড়া করে কিনা সেটা খেয়াল রাখতে রাখতে কবরস্থান পাড়ি দেন, কি বলেন, ঠিক কিনা? আপনাদের দেশে এরকম হয় না? আমাদের দেশে কিন্তু এরকম হয়। কবরস্থান তো দূরের কথা, কবরস্থানের পাশ দিয়ে হাঁটতেও মানুষ ভয় পায়। কি ভয় পায় না? কেন ভয় পায়? কবরস্থানে ভয় পাওয়ার কি আছে? কবরস্থানে তো বাহিরের মানুষ তো কিছু করতে পারে, কবরস্থানের মানুষ যারা আছে, কবরস্থানের অধিবাসী আহলুল কুবুর যারা আছে, তারা তো কিছুই করতে পারে না, তো তাদেরকে ভয় কিসের? দেখবেন পুরা রাস্তা গাড়ি একভাবে যাচ্ছে, মাঝখানে কিছু কিছু কবরের সামনে দিয়ে গেলে গাড়ি আস্তে করে থেমে যায়। কারণ কি? কারণ হলো ওই কবরে যিনি আছেন উনি যদি দেখে আমার গাড়িটা একটু জোরে চলছে তাহলে আমার গাড়ি ধাক্কা মেরে পালাই দিবেন। অর্থাৎ ওই কবরের ওই লোকের পাওয়ার এত বেশি যে উনি যদি একটু বেয়াদবি দেখে কবরের থেকে তো উনি ধাক্কা মেরে গাড়ি পালাই দেয়। এজন্য গাড়ি আস্তে আস্তে এবং পকেট থেকে কিছু টাকাও ওই মাইয়াতের জন্য, ওই কবরবাসীর জন্য দিয়ে দেওয়া হচ্ছে, দেওয়া হচ্ছে না? দেখবেন আমাদের দেশে, সারা দেশে এইরকম রাস্তার পাশে পাশে, দুনিয়ার আর কোথাও মাজার গড়ে উঠে না, গড়ে উঠে কোথায়? সব দেখবেন যে বড় বড় রাস্তার পাশে, মানে আল্লাহর ওলিরা মরার আর কোনো জায়গা খুঁজে পায় না, জায়গা হলো বিশ্ব রোডের পাশে। অন্য জায়গায় মারা গেলে টাকা পয়সার ব্যবসা জমে না, ওই বিশ্ব রোডের পাশে বড় রাস্তার পাশে মারা গেলে ব্যবসা জমে, টাকা পয়সা পাওয়া যায়। এজন্য সবাই মারা যাওয়ার সময় ওই বড় রাস্তার পাশেই মারা যায়। কি বলেন, যত মাজার আছে সব কিন্তু বড় রাস্তার পাশেই, ছোট রাস্তার পাশে একবারে ভিতরে যেখানে মানুষ যেতে পারে না এইরকম খুব কমই আছে। তাহলে কবরস্থানের মাইয়াতদেরকে ভয় করার কিছু আছে? কারণ তারা তো কিছু করার ক্ষমতা নাই, কিন্তু তাদের থেকে একটা ভয় আছে। দেখবেন মানুষের স্বাভাবিক প্রবৃত্তি, রাত্রে আপনি অন্ধকার রাত্রিতে হাঁটতেছেন, হাঁটার সময় চতুর্দিকে কোনো দেখবেন যে মানুষের শব্দ নাই, সবাই ঘুমাই গেছে, অনেক দূরে বাতি জ্বলতেছে, একজন মানুষ দেখতেছেন, দেখলে কিন্তু আপনার মনে একটু আশা লাগে যে ওই ওখানে মানুষ আছে দেখা যাচ্ছে। কিন্তু রাত্রির অন্ধকারের মধ্যে হাঁটতেছেন, হঠাৎ করে যদি একটা মৃত মানুষ সামনে দেখেন, একটা লাশ, তাহলে অবস্থাটা কেমন হবে? অবস্থা খারাপ হবে না? আচ্ছা, তো জীবিত মানুষ দেখলে ভয় পাইলেন না, মৃত মানুষ দেখে ভয় পান কেন? নিশ্চয় এর একটা কারণ আছে। এটা যুগে যুগে স্বাভাবিক মানুষের প্রবৃত্তি, মানুষ লাশ দেখলে ভয় পায়, জীবিত মানুষ দেখলে মানুষ সাহস পায়, এটার কারণ আছে। এটার কারণ হলো যেই জিনিসের মধ্যে রুহ থাকে ওই জিনিসকে মানুষ সহায়ক মনে করে, আর যেই জিনিসের রুহ থাকে না সেই জিনিসকে দেখলে মানুষ ভয় পায়। এজন্য আমার সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, যেই এলেমের মধ্যে যেই জ্ঞানের মধ্যে রুহ থাকে, যেই এলেমের মধ্যে যেই বিদ্যার মধ্যে যেই জ্ঞানের মধ্যে রুহ থাকে ওই জ্ঞান দেখলে মানুষ ভয় পায় না, ওই জ্ঞান দেখলে মানুষ দৌড়ায় কাছে আসে, তাদের অনুকূলে আসে, তাদের সান্নিধ্যে আসে, তাদের সোহবতে আসে। যেই জ্ঞানের মধ্যে রূহ থাকে না যেই জ্ঞানটা হয় মুর্দা জ্ঞান, যেই জ্ঞানটা হয় মৃত জ্ঞান, যেই জ্ঞান মরে যায়, জ্ঞানের রূহ জ্ঞানের প্রাণ যেই জ্ঞানের মধ্যে থাকে না ওই জ্ঞান দেখলে মানুষ ভয় পায়, ওই জ্ঞান থেকে মানুষ কখনো উপকার পায় না শুধু ক্ষতি পায়। এজন্য আমার ভাইয়েরা এবং বোনেরা দেখেন, বড় বড় অফিসার, বড় বড় কর্মকর্তা বড় বড় চেয়ারে বসে থাকেন, এক একজন বিশাল বিশাল ডিগ্রির অধিকারী, অনার্স পাস, বিভিন্ন বড় বড় ইউনিভার্সিটি থেকে অনার্স করছেন, মাস্টার্স করছেন, পিএইচডি করছেন, ওই চেয়ারে বড় বড় চেয়ারে বসে আছেন, কিন্তু যখন একটা ফাইল ওনার চেয়ারে যাবে আপনি শুধু ভয়ের মধ্যে আছেন, আমার এই ফাইলটা সিগনেচার করার জন্য কত টাকা না চেয়ে বসে থাকে, কত টাকা না আমার ঘুষ দিতে হয়, এই ভয়ে এই আশঙ্কায় আপনি বসে থাকেন না। কারণ আনতে গেলে, বিদ্যুৎ আনতে গেলে ঘুষ দিতে হয় কি হয় না? আপনাদের দেশে মনে হয় লাগে না, আমাদের দেশে কিন্তু বিদ্যুতের লাইন আনতে গেলে টাকা দিতে হয়, গ্যাসের লাইন আনতে গেলে টাকা দিতে হয়, আপনি পানির লাইন আনবেন টাকা দিতে হয়, আপনার একটা রাস্তার কাজ করবেন, একটা স্বাভাবিক কাজ করবেন, বৈধ কাজ করবেন, তাও আপনার টাকা দেওয়া ছাড়া হয় না, কি এই অবস্থা আছে না? তাহলে যেই মানুষগুলাকে ওই ভয়টা করি আমরা যে কত টাকা না চেয়ে বসে, কত টাকা না আমার থেকে নে, এই মানুষগুলাকে শিক্ষিত না অশিক্ষিত? জি, যারা টাকা নেয় এরা শিক্ষিত না অশিক্ষিত? বড় শিক্ষিত, খালি শিক্ষিত না, বড় শিক্ষিত। ওই বড় শিক্ষিত মানুষগুলাকে আমরা এত ভয় করি, কিন্তু দেখেন পাশাপাশি একজন আলেম ওলামা, একজন দিনদার সলেহীন নামাজি ব্যক্তি, ওই মানুষটাকে আমরা সবসময় আপন মনে করি, আপন ভাবি, অনেক মহব্বত করি, অনেক ভালোবাসি, প্রতি মাসে দাওয়াত করে করে বাসায় আনি আনি খাওয়াই, খাওয়ার না, ইমাম সাহেবকে খাওয়াই, মুয়াজ্জিন সাহেবকে খাওয়াই, এলাকার আলেম ওলামাদেরকে, ভালো মানুষদেরকে দাওয়াত করে খাওয়াই, এই মানুষগুলো থেকে সব সময় শুধু কল্যাণের আশা করি, ভালোর আশা করি, কখনো এদের থেকে ক্ষতির কোনো জিনিসের আশঙ্কা করি না। কি করি? কারণ কি, এই আলেম ওলামার মধ্যে, ইমাম সাহেবের মধ্যে যেই জ্ঞান, যেই এলেম ঢুকেছে, সেই এলেমের মধ্যে রু আছে, এটা জীবন্ত জ্ঞান, এটা রুওয়ালা জ্ঞান। আর ওই বড় বড় ডিগ্রিধারী, বড় বড় চেয়ারে যিনি বসে আছেন, তার ভিতরে যেই জ্ঞানটা, সেই জ্ঞানের মধ্যে রুহ নাই, সেটা মরা জ্ঞান, লাশের জ্ঞান। সমস্ত জ্ঞানের রুহ হলো আল কোরআন, সমস্ত জ্ঞানের রুহের নাম কি? আল কোরআন। সকল জ্ঞানের রুহ হলো আল কোরআন, যে জ্ঞানের মধ্যে কোরআন আছে সেই জ্ঞান জীবন্ত জ্ঞান, সেই জ্ঞান রুওয়ালা জ্ঞান। যেই জ্ঞানের মধ্যে কোরআন নাই সেই জ্ঞান হলো মুর্দা জ্ঞান, সেই জ্ঞান হলো মৃত জ্ঞান। ওই জ্ঞানের যত বেশি শিক্ষিত হবেন তত ওই মরা লাশের মতো মানুষ আপনার আমার থেকে শুধু ভয় পাবে। আর কোরআনওয়ালা জ্ঞান, রুহওয়ালা জ্ঞান, জীবন্ত জ্ঞান যত বেশি হবে তত দুনিয়ার মানুষ শুধু তার থেকে উপকৃত হবে, আর উপকৃত হবে কি, সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আমার ভাইরা সবসময় জীবন্ত জ্ঞান, কোরআনে কারিমের জ্ঞান অর্জন করার জন্য চেষ্টা করবেন, ছেলেমেয়েদেরকে কোরআন শিখাবেন, কোরআনের জ্ঞান দিবেন, কোরআনের জ্ঞান শিখানোর জন্য যত রকমের চেষ্টা করা দরকার, ওই জ্ঞান বিজ্ঞানের রুহটা আপনি দিয়ে দেন। ছেলে মেয়েকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কৃষিবিদ বানান, কোনো অসুবিধা নাই, কিন্তু সেই ডাক্তার হবে কোরআনওয়ালা ডাক্তার, কোরআন জানেওয়ালা ডাক্তার। ইঞ্জিনিয়ার হবে কোরআন জানেওয়ালা ইঞ্জিনিয়ার, কৃষিবিদ হবে কোরআন জানেওয়ালা কৃষিবিদ। যত পেশাজীবী বানান কোনো অসুবিধা নাই, কিন্তু সকল জ্ঞানের মূল জ্ঞান কোরআনে কারিমের জ্ঞান তার ভিতরে থাকতে হবে। বর্তমানে আমাদের সবচেয়ে বড় সমস্যা, কোরআনের জ্ঞান শূন্য হয়ে যাচ্ছে, কোরআনের জ্ঞান দিচ্ছি না সন্তানদেরকে। এই জন্য আমাদের সন্তানেরা বর্তমানে হাতে হাতে কোরআন ছেড়ে দিয়ে মাদকাসক্ত হয়ে যাচ্ছে। কি হচ্ছে না, হাতে হাতে মদের বোতল, পকেটে পকেটে বিভিন্ন মাদকের ট্যাবলেট। বর্তমানে কিশোর থেকে শুরু করে, যুবক থেকে শুরু করে সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে, করছে না? এটার কারণ হলো কোরআন ছেড়ে দেওয়া, কোরআনের জ্ঞান ছেড়ে দেওয়া। এরপরে হাতে হাতে বিভিন্ন ধরনের মোবাইল, বিভিন্ন ধরনের প্রযুক্তি, আর কানের মধ্যে দুই দিক দিয়ে দুইটা ঢুকানো আছে, আছে না? বর্তমানে আমাদের ছেলে মেয়েদের মধ্যে খাইতে গেলেও কানের মধ্যে দুইটা ঢুকানো আছে, শুইতে গেলেও ঢুকানো আছে, তারপরে কাজে কর্মে আছে সে সময় কানের মধ্যে দুইটা ঢুকানো আছে। এই কানের মধ্যে কোরআনে কারিমের আওয়াজ না গিয়ে কানের ভিতরে গান বাজনার আওয়াজ ঢুকাইতেছে। এটার মূল কারণ হলো ওই রুহওয়ালা জ্ঞান, ওই জীবন্ত জ্ঞান থেকে আমরা দিন দিন দূরে সরে যাচ্ছি। এজন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, প্রথম কথা হলো কবরস্থানের জীবন্ত মানুষ থাকে না, মৃত মানুষ থাকে। কবরস্থানে মৃত মানুষ থাকে, মৃত মানুষের বসবাসের জায়গা। এই জন্য আমরা কবরস্থানকে ভয় পাই, কবরস্থানের পাশে দিয়ে হাঁটি যেতে ভয় পাই, কারণ মাইয়ত থেকে, মৃত মানুষ থেকে মানুষ ভয় পাবে, এটাই স্বাভাবিক। ঠিক একইভাবে মৃত জ্ঞান, মৃত নলেজ, যেই জ্ঞানে কোরআন নাই সেই জ্ঞান থেকে মানুষ কোনোদিন উপকার পায় না, শুধু ক্ষতি পায় আর ক্ষতি পায়। আমার সম্মানিত ভাইরা, কবরস্থানে মানুষ ইচ্ছা করে যায় না, কিন্তু বাধ্য হয়ে সবাই যেতে হয়, যেতে হয় না? আমার আপনার গন্তব্যস্থল কোথায়? আমার আপনার গন্তব্যস্থল কোথায়? সূরা তাকাসুরের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা সুরতুমুল মাকাবির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার জীবনটা হলো তাকাসুরের দুনিয়া। দুনিয়ার কয়েকটা নাম আছে, তন্মধ্যে একটা নাম হলো দুনিয়ার জীবনটা হলো তাকাসুরের দুনিয়া। তাকাসুর মানে হলো একজনের সাথে আরেকজনের আধিক্যের প্রতিযোগিতা, একজনের সাথে আরেকজনের বেশি হওয়ার প্রতিযোগিতা। একজনের 1 কোটি টাকা আছে, আমার 2 কোটি টাকা থাকতে হবে। আরেকজনের 5 কোটি টাকা আছে, আমার 10 কোটি টাকা থাকতে হবে। একজনের এই ক্ষমতা, এই প্রভাব, এই প্রতিপত্তি আছে, আমার এটা থাকতে হবে। এরকম প্রতিযোগিতা করা, এটার নামকে কোরআনের ভাষায় বলা হয় তাকাসুর। আল্লাহ পাক বলেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা সুরতুমুল মাকাবির। বান্দা তোমরা দুনিয়ার মধ্যে এই তাকাসুরের প্রতিযোগিতা নিয়ে একজন আরেকজনের থেকে সম্পদ কিভাবে বাড়াইবা, একজন আরেকজনের থেকে প্রভাব, প্রতিপত্তি, ক্ষমতা কিভাবে বৃদ্ধি করবে, এই চিন্তা চেতনা নিয়ে এই কার্যক্রমের পিছনে তোমরা লেগে আছো। বাড়ি একটা আছে, আরো 3-4টা করতে হবে। ঘর একটা আছে, আরো 4-5টা করতে হবে। জমি 1 বিঘা আছে, আরো 20 বিঘা কিনতে হবে। এই আধিক্যের পিছনে দুনিয়াতে পড়ে আছো। এই দৌড়ানোর একদিন সব কিছু শেষ করে দিবে, আর দৌড়াইতে দৌড়াইতে সর্বশেষ তোমার দৌড়ানোর শেষ জায়গা হলো হাত্তা জুরতুমুল মাকাবির, শেষ জায়গা হলো তোমার কবরস্থান। আল্লাহু আকবার। আমরা আমাদের দেশে বলে থাকি যে আলেম ওলামাদের দৌড় কোন পর্যন্ত, জি বলে যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, তাহলে আপনাদের দৌড় কোন পর্যন্ত? জি কবরস্থান পর্যন্ত। মোল্লার দৌড় যদি মসজিদ পর্যন্ত হয়, আপনাদের দৌড় হইল কোন পর্যন্ত? কবরস্থান পর্যন্ত। আচ্ছা, কবরস্থান আর মসজিদ বেশি দূরে থাকে না কাছাকাছি থাকে? দেখবেন যেখানে মসজিদ আছে সেখানে কবরস্থান আছে, যেখানে কবরস্থান আছে আশেপাশে মসজিদ আছে, আছে না? তাহলে বোঝা যায় আপনারাও আর আমাদের থেকে বেশি দৌড়াইতে পারেন না। আপনারাও দৌড়াই আর আমাদের থেকে বেশি যাইতে, আমরাও দৌড়াই সর্বোচ্চ মসজিদ পর্যন্ত যাই, আপনারাও দৌড়াইতে দৌড়াইতে সর্বোচ্চ কবরস্থান পর্যন্ত যান, এর বেশি আর যাইতে পারেন না। তাহলে কবরস্থান আর মসজিদ কাছাকাছি, এবং আমাদের দেশে তো আরো কাছাকাছি হওয়ার কারণ হলো আমাদের জাতীয় কবি বলে গেছেন, মসজিদের পাশে আমায় কবর দিও ভাই। মসজিদের পাশে কবর দিতে বলে গেছেন না, কি জন্য? যেন আমি মুয়াজ্জিনের আজান শুনতে পাই। মুয়াজ্জিনের আজান মাইয়্যিত শুনে? জি সবাই বলে না, অনেকে মনে বিশ্বাস করে শুনে। মুয়াজ্জিনের আজান কবরস্থানের মাইয়্যিত শুনে? আল্লাহ পাক বলছেন ইন্নাকা লা তুসমিউল মাউতা, রাসূল আপনি মাইয়্যিতদেরকে কোনো কিছু শুনাইতে পারবেন না। মারা যাওয়ার পরে মাইয়্যিতদেরকে আপনি কোনো কিছু শুনাইতে পারবেন না, যেখানে আল্লাহ পাক সরাসরি বলছেন যে মাইয়্যিতকে কিছু শুনাইতে পারবেন না। তো মাইয়্যিত আজান শুনতে পায়, তাই এই জন্য আমাদের দেশে বেশি বেশি মসজিদের পাশে পাশে কবর দেওয়ার শখ। অনেকে বলে যে বাবা আমি মরলে একটু ওই মসজিদের পাশে দিই, একটা কবর দেখাই দে, যে আমাকে একটু এই মসজিদের কাছে দিয়ে কবর দিস, আমি যাতে মসজিদের মুয়াজ্জিনের আজানটা শুনি সব সময়। কিন্তু মুয়াজ্জিনের আজান কবরে শোনা সম্ভব নয়। তাহলে আমার আপনার দুনিয়ার সবকিছুর শেষ পরিণতি, শেষ গন্তব্যস্থল কোথায়? এই দত্তগ্রাম কবরস্থান, যেই কবরস্থানের উন্নতি কল্পে আজকের মাহফিল। এই কবরস্থান কিন্তু খুব কঠিন জায়গা আমার ভাইয়েরা এবং বোনেরা। কবরস্থান কিন্তু আরামের জায়গা নয়, কবরস্থান এক ভীষণ কঠিন এক জায়গার নাম। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন ওই কবরের মধ্যে আজাব হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোড়া, যেই গোড়ার উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা ছিলেন, সেই গোড়াটা এমন ভাবে লাফানো শুরু করে দিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোড়ার পিঠের থেকে পড়ে যাওয়ার উপক্রম হচ্ছিল। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার গোড়াটা এমন করে লাফাইলো কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই কবরে যারা আছে এই মানুষগুলোকে তোমরা চিনো নাকি? এই কবরগুলো কাদের, এই কবরে কারা আছে? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মানুষগুলা সেই জাহেলিয়াতের যুগে মারা গিয়েছিল, সেই জাহেলিয়াতের যুগে মারা যাওয়ার কারণে আমরা তাদেরকে চিনি না, তবে এতটুকু বলতে পারি তারা ইমানের উপরে ইসলামের উপরে মারা যায় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও আমার উম্মতেরা, আমার সাহাবীরা শুনো, যদি আমার আশঙ্কা না হইতো লাওলা তাদাফান্তুম বিমাইয়্যিতিকুম, যদি আমার আশঙ্কা না হইতো তোমরা তোমাদের মাইয়্যিতদেরকে দাফন করবা না, এই আশঙ্কা যদি আমি না করতাম আমি এখন আল্লাহর কাছে দোয়া করতাম, মাওলা গো আমার উম্মতকে কবরের আজাবটা কি জিনিস একটু দেখাইয়ে দাও, আমি তোমাদেরকে এখন কবরের আজাব দেখাই দিতাম, এই কবরের আজাব যদি আমি একটু দেখাই দিতে পারতাম আমার কাছে খুব ভালো লাগতো, কিন্তু আমার আশঙ্কা হয় এই আজাবে কবর যদি একবার তোমাদেরকে দেখাই তোমরা জীবনে কোনো দিন কোনো মাইয়্যিতকে কবর দিবা না, কোনো মাইয়্যিতকে তোমরা কবরস্থানে দাফন করবা না, দাফনে বন্ধ করে দিবা যদি তোমাদেরকে আজাবে কবরটা দেখাই। আল্লাহু আকবার। তাহলে আজাবে কবর কত কঠিন, যেই আজাবে কবর আল্লাহর বান্দারা দেখলে কবর দেওয়া পর্যন্ত আল্লাহর বান্দারা বন্ধ করে দিবে। তাহলে কবরস্থান কি মজার জায়গা? অনেক কঠিন জায়গায় কবর, আখেরাতের ঘাঁটি, আখেরাতের স্টেশনের এক নম্বর স্টেশন হলো কি? কবর। প্রথম স্টেশন কবর। এই কবর থেকে শুরু হবে আখেরাতের যাত্রা। আচ্ছা, এই যে স্টেশন থেকে আখেরাতের যাত্রা শুরু, যে কবর থেকে, এই কবরে কখন যাব এটার কি নির্দিষ্ট আছে? টিকিট কাটা আছে? টিকিট কাটা আছে, তবে টিকিটে কোনো তারিখ নেই। টিকিট কিন্তু কাটাই আছে, কিন্তু টিকিটে তারিখ নেই, সিট নম্বর নাই, তারপরে কোন বগিতে উঠবেন সে বগির নম্বরও নেই। এই নম্বরবিহীন টিকিট কাটা। আল্লাহর একজন বান্দা যখন আল্লাহর জমিনে ভূমিষ্ঠ হয়, দুনিয়াতে আসার সাথে সাথে আল্লাহর ওই বান্দাকে আজান দেওয়া হয়। আজান দেওয়া হয় না? আপনারা আজান দেন? প্রত্যেক শিশু, ছেলে এবং মেয়ে, অনেক জায়গায় আবার মেয়েদেরকে আজান দেয় না, ছেলে এবং মেয়ে জন্মগ্রহণ করার পরে উভয়কেই আজান দেওয়াটা সুন্নত। আজান দিতে হবে। আজান দিয়ে আল্লাহর ওই বান্দা এবং বান্দিকে জানিয়ে দেওয়া হয়, ও আল্লাহর বান্দার আল্লাহর বান্দি, আল্লাহর যে জমিনে তুমি আসছ, এই জমিনে তোমার অবস্থানটা হলো এরকম, তোমার জন্য আজান হয়ে গেছে, একটু পরে ইমাম সাহেব জামাতে দাঁড়িয়ে যাবে। আজান যখন মসজিদে হয়ে যায়, তখন আমরা সবাই বুঝতে পারি জামাতের আর বেশি সময় দেরি নাই, কিছুক্ষণ সময় পরেই জামাত আরম্ভ হয়ে যাবে। সর্বোচ্চ 15 মিনিট, 20 মিনিট, 25 মিনিট, আধা ঘন্টা, এর বেশি আজানের পরে আর দেরি করা হবে না। আজান হওয়ার পরে আমরা সবাই বুঝে ফেলি, আল্লাহর ওই বান্দার বান্দিকে স্মরণ করাই দিও, আল্লাহর বান্দা যেই জমিনে তুমি এসেছ, তোমার আজানটা দিয়ে দেওয়া হয়েছে, একটু পরে তোমার জন্য আল্লাহর বান্দারা নামাজে দাঁড়িয়ে যাবে, জানাজার নামাজে দাঁড়িয়ে যাবে। সেই জানাজার নামাজে আজানও হয় না, একামতও হয় না। এই আজানের মাঝে আর ইমামের তাকবীরে তাহরিমের মাঝে এই মাঝখানে যেই সময়টা, এই সময়টাই হলো তোমার এই দুনিয়ার হায়াত, দুনিয়ার জীবন। আল্লাহ আকবার। দুনিয়াতে আসার সাথে সাথে আল্লাহর বান্দাকে আমরা জানাই দিছি যে বান্দা তোমার হায়াত হলো এই সামান্য সময়, আজান আর তাকবীরে তাহরিমের মাঝখানে যে সময়টুকু, এটাই তোমার দুনিয়ার হায়াত। তাহলে এই কবরস্থানে আমি আপনি যে কোনো সময়ে যে কোনো মুহূর্তেই চলে যেতে পারি। তাহলে এই কবরস্থানে যাওয়ার আগে এই কবরস্থানের জন্য কিছু প্রস্তুতি নেওয়া দরকার আছে না? আছে। আপনি যখন এখান থেকে ঢাকা রওনা দিবেন, এখান থেকে ঢাকা যাবেন, ঢাকা যাওয়ার আগে আপনি বাসা থেকে কিছু প্রস্তুতি নেন, নেন না? আপনি এখান থেকে সৌদি আরব যাবেন, সৌদি আরব যেতে হলে কিছু প্রস্তুতি নিয়ে আপনাকে যেতে হবে, সেখানে থাকার জন্য, সেখানে চাকরি বাকরি অবস্থান করার জন্য সব কিছু ঠিক করে তারপরে আপনি রওনা দিবেন। অনিশ্চিত এক ভবিষ্যৎ নিয়ে দুনিয়ার কোনো মানুষ বাড়ি থেকে বের হয় না। যেখানেই রওনা দিবে সব কিছু প্রস্তুতি নিয়ে রওনা দিবে। আল্লাহর একজন বান্দা যখন দুনিয়া থেকে ওই কবরস্থানের দিকে রওনা দিবে, আল্লাহর বান্দারও কিছু প্রস্তুতির বিষয় আছে। ওই প্রস্তুতির বিষয় না নিয়ে আল্লাহ পাক বারবার নিষেধ করেছেন বান্দারে, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা তুমি ওই প্রস্তুতি না নিয়ে তুমি কবরে আসিও না, বান্দা ওই প্রস্তুতি না নিয়ে তুমি মরিও না, ওই প্রস্তুতি না নিয়ে আমি আল্লাহর সামনে হাজির হইও না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাঁধ ধরলেন, আমার কাঁধে হাত দিলেন, হাত দিয়ে বললেন, ইয়া ইবনে ওমর, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব। ও আব্দুল্লাহ ইবনে ওমর, দুনিয়ার মধ্যে এমন ভাবে বসবাস করো, এমন ভাবে জীবন যাপন করো, কান্নাকা গরিব, যেন তুমি একজন প্রবাসী, তুমি একজন বিদেশী। তোমার বাড়িঘর এই দেশে না, তোমার বাড়িঘর আরেক জায়গায়। ওই মুসাফির, ওই প্রবাসী যেমন জীবন যাপন করে, তুমি দুনিয়ার মধ্যে এমন ভাবে জীবন যাপন করো। আমার ভাইয়েরা এবং বোনেরা, দুনিয়ার জীবন অত্যন্ত ক্ষণস্থায়ী, অথচ আমরা এই দুনিয়ার জীবনকে বানিয়ে ফেলেছি চিরস্থায়ী। মনে করি দুনিয়া থেকে মনে হয় আর কোনোদিন যাব না, যাওয়ার সম্ভাবনা নাই। এই জন্য জায়গা জমিন নিয়ে, টাকা পয়সা নিয়ে মারামারি, খুনাখুনি, মামলা মোকদ্দমা, ভাইয়ে ভাইয়ে কথাবার্তা হয় না। কারণ কি? জায়গা জমিন, কি বলেন? ভাই বোনে সম্পর্ক নাই, কারণ কি? জায়গা জমিন, টাকা পয়সা। একজন আরেকজনের হক যথাযথভাবে আদায় করে না, সঠিকভাবে একজনের জমিন আরেকজন বুঝাই দেয় না। বোন যদি সম্পত্তি নিতে চায়, ভাই মনে করে সম্পত্তি নিয়ে গেলে আর এই বাড়ির কাজ দিয়ে ও বোন বাগিনে আসতে পারবে না। এমনি ভাবে সম্পদের আধিক্যের জন্য, জায়গা জমিনের আধিক্যের জন্য মনে হয় যে দুনিয়াটা এমন স্থায়ী, সে আর কোনোদিন এই দুনিয়া ছেড়ে যাবে না। কিন্তু আজ পর্যন্ত আল্লাহর জমিনে যত মানুষ এসেছে, কোনো মানুষ কি জমিনে থাকতে পারছে নাকি? এই দত্ত গ্রামে, এই অঞ্চলে আজ থেকে 100 বছর আগে, 150 বছর আগে, 200 বছর আগে, 500 বছর আগে আল্লাহর কত বান্দা এই জমিনে ছিল, আজকে আল্লাহর এই বান্দারা এই জমিনে নাই। আজ থেকে 100 বছর পরে, 150 বছর পরে যেই মানুষগুলা এখানে বসে আজকে মাহফিল শুনতেছি, আমাদের একটা মানুষও এই গ্রামের এখানে থাকবে না, থাকবে না। তাহলে অবশ্যই সেই আখেরাতের জন্য রওনা দেওয়ার আগে আখেরাতের প্রস্তুতি নিয়েই আমাকে আপনাকে রওনা দিতেই হবে। যদি প্রস্তুতি না নিয়ে রওনা দেন, তাহলে ওই কবরে যাওয়ার পরে আপনার আমার একটা কঠিন প্রথমে পরীক্ষা হবে। একটা পরীক্ষা হবে না জি? ওই পরীক্ষাটা হলো প্রিলিমিনারি পরীক্ষা, প্রাথমিক পরীক্ষা, প্রথম পরীক্ষা। পরীক্ষা হবে তিনবার। পরীক্ষা কয়বার? এক নম্বর পরীক্ষা হলো কবরের মধ্যে, দুই নম্বর পরীক্ষা হলো হাশরের ময়দানে, তিন নম্বর পরীক্ষা হলো মিজানের কাছে, হিসাবের কাছে, জাজার কাছে। পরীক্ষা কয়বার হয়েছে? কি কথা বলে না, আমার কথা বুঝতেছেন না? পরীক্ষা কয়বার? তিনবারে কত নাম্বার? তিনবারে 300 নাম্বার। তিনবারে কত নাম্বার? প্রথমবারের পরীক্ষা, কবরের পরীক্ষা, প্রশ্ন হলো কয়টা? তিনটা। প্রথমবার পরীক্ষা প্রশ্ন কয়টা? দ্বিতীয়বারের পরীক্ষার প্রশ্ন কয়টা? দ্বিতীয়বারের পরীক্ষার প্রশ্ন হলো 5টা। কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে যে পরীক্ষাটা হবে, সেই পরীক্ষার প্রশ্ন কয়টা? 5টা। তিন নম্বর যে পরীক্ষা, সেই পরীক্ষার প্রশ্ন আল্লাহ সুবহানাহু তাআলা জানেন, কারণ সেটা মৌখিক পরীক্ষা। সেটা আল্লাহ পাক কি জিজ্ঞাসা করবেন, কি না করবেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। সর্বপ্রথম কবরের মধ্যে আমাকে আপনাকে সবাইকে একটা পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষাটার মধ্যে প্রশ্ন হলো তিনটা। তাহলে তিন প্রশ্নে যদি 100 নাম্বার হয়, একটা প্রশ্নে কত নাম্বার? দেখি এই গ্রামের মানুষ অঙ্ক জানে কিনা। জি, সবাই জানে না দেখি, কি অঙ্কও জানে না এই গ্রামে? জি, গণিত জানেন না? যে তিন প্রশ্নে যদি 100 নাম্বার হয়, তো এক প্রশ্নে কত? 33 করে, 33-এর থেকে একটু বেশি, এটা তো সোজা অঙ্ক। আচ্ছা, দুনিয়ার পরীক্ষা এবং এই কবরের পরীক্ষার মধ্যে মৌলিক কিছু পার্থক্য আছে। দুনিয়ার পরীক্ষার মধ্যে তিনটি প্রশ্নে যদি 100 নাম্বার হয়, আপনি যদি দুটি প্রশ্নের আনসার করেন, আরেকটা যদি কোনো কারণে নাও করতে পারেন, এই দুইটার যদি 66 নাম্বারের আনসার করে আপনি আসেন, ভালো করে লিখলে আপনি এখানে 40 পর্যন্ত পাওয়ারও সম্ভাবনা আছে, আছে না? দুইটা আনসার করলেও পাশ করার সম্ভাবনা আছে। কিন্তু কবরের যে পরীক্ষা, এই পরীক্ষার মধ্যে তিনটায় তিনটায় আলাদা আলাদা ভাবে পাশ করতে হবে। দুইটায় পাশ করলেন, আরেকটায় পাশ করলেন না, তাহলে আপনি পুরাটাই ফেল। দুনিয়ার পরীক্ষা এবং কবরের পরীক্ষা, এটার মধ্যে এই একটা মৌলিক পার্থক্য, তিনটায় পাশ করতে হবে আলাদা আলাদা করে। আমার ভাইয়েরা এবং বোনেরা, দুনিয়ার পরীক্ষায় যদি একবার ফেল করেন, প্রথমবার ফেল করলেন, দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। দ্বিতীয়বার পাশ করেন নাই, তৃতীয়বারও পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে। দুনিয়ার পরীক্ষার মধ্যে একবার থার্ড ক্লাস পেয়েছেন, দ্বিতীয়বার মনোনয়ন দিয়ে সেকেন্ড ক্লাস পাওয়ারও সম্ভাবনা আছে। কিন্তু কবরের যেই পরীক্ষাটা আমার আপনার হবে, এই পরীক্ষায় একবার ফেল করলে দ্বিতীয়বার কিয়ামত পর্যন্ত আর সেই পরীক্ষা দেওয়ার সুযোগ নাই। কি পরীক্ষা আবার আসে দিতে পারবেন? যদি বলেন যে মনকার নকির, আমাকে একটু সময় দাও, দুনিয়া থেকে আবার একটু পড়াশোনা করে আসি, দ্বিতীয়বার আমি পরীক্ষা দিব, এবার প্রস্তুতি ভালো হয় নাই, আপনাকে আমাকে সেই সুযোগ দেওয়া হবে নাকি? দেওয়া হবে সুযোগ? দুনিয়ার পরীক্ষায় একবার যদি থার্ড ক্লাস পান, দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে সেকেন্ড ক্লাস পাইতে পারেন, ফার্স্ট ক্লাস পাইতে পারেন। কিন্তু এখানে যদি একবার থার্ড ক্লাস পান, দ্বিতীয়বার তৃতীয়বার পরীক্ষা দিয়ে আর পদোন্নতি হওয়ার সম্ভাবনা নাই। তাহলে কবরের যেই পরীক্ষাটা, এই পরীক্ষা দুনিয়ার পরীক্ষার থেকে ব্যতিক্রমী এক কঠিন পরীক্ষা। এই পরীক্ষা যদি উত্তীর্ণ হন, এই পরীক্ষা যদি পাশ করেন, কি পুরস্কার পাবেন সেটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। আবার যদি এই পরীক্ষায় ফেল করেন, কি ব্যবস্থাপনা সেটাও নবী সাল্লাল্লাহু আলাইহি বলে গেছেন। যদি পরীক্ষায় আপনি পাশ করেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলে দেওয়া হবে, ও ফেরেশতারা, ও মুনকার নাকির, আমার এই বান্দা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, আমার এই বান্দার জন্য আফরিশুলাহু মিনাল জান্নাহ, আমার এই বান্দাকে জান্নাতের বিছানা বিছাই দাও, ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দাকে জান্নাতের লেবাস জান্নাতের পোশাক পরাই দাও, ওয়াফতাহুলাহু বাবানিনাল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও। সুবহানাল্লাহ, আমি আপনি কি এরকম পুরস্কার পেতে চাই? সবাই চায় না, কি চাই? আল্লাহ পাক আমাদের সবাইকে কবরের মধ্যে এই পুরস্কার পাওয়ার তৌফিক দিন। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা, আমার বান্দাকে দুনিয়ার মানুষ যেই কবরের মধ্যে দাফন করেছে, এই কবরটা একেবারে সংকীর্ণ ছোট কবর, এই কবরটাকে সাবঈনা জারান, চতুর্দিকে সত্তর গজ করে, চতুর্দিকে বড় করে কবরটাকে বাড়িয়ে দাও, কারণ এই ছোট কবরের মধ্যে আমার বান্দা থাকতে কষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার বান্দাকে যেই কবরে রেখে যাওয়া হয়েছে, এই কবরের মধ্যে কোনো আলো নাই, লাইট নাই, বাতি নাই, আমার বান্দার জন্য ওয়াজআল নূরাহু ফি কবরিহি, তার কবরের মধ্যে নূরের আলোর ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ, কবরের মধ্যে আলোর ব্যবস্থা করে দাও। বান্দাকে বলা হবে, বান্দা নাম কানাও মাতিল আরুস, বান্দা তুমি নিশ্চিন্তে নতুন জামাই নতুন বধু নতুন বর যেমন ঘুমিয়ে থাকে, আল্লাহর বান্দা তুমি কিয়ামত পর্যন্ত এইভাবে ঘুমিয়ে থাকো। সুবহানাল্লাহ, আল্লাহর বান্দা বলবে, আমি ঘুমাবো না, আর জিউ ইলা আহলি, ও ফেরেশতারা, আমি ঘুমাইতে চাই না, আমি একটু বাড়িতে যেতে চাই, আমার আহলের কাছে যেতে চাই, কতদিন ধরে আমার স্ত্রীকে দেখি না, আমার ছেলেকে দেখি না, আমার মেয়েকে দেখি না, আর আমার পরিবার পরিজনকে এই খবরটা একটু দিয়ে আসি, যে আল্লাহ রাব্বুল আলামিন বিমা গফারালি রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন, আমার আল্লাহ আমাকে এত সম্মানিত করেছেন, আমার জীবনের গুনাহ মাফ করে দিয়েছেন, জান্নাতের লেবাস, জান্নাতের পোশাকের ব্যবস্থা করেছেন, এই খবরটা আমি আমার আহালকে দিয়ে আসি। আল্লাহু আকবার। ফেরেশতারা বলবে, ও বান্দা, দুনিয়াতে গিয়ে আর আহালকে খবর দেওয়ার সুযোগ আর নাই। সুযোগ আর আছে? সুযোগ আর নাই। তাহলে যারা এই পরীক্ষায় পাস করলো তাদেরকে আল্লাহ পাক এরকম আরো অসংখ্য পুরস্কার আল্লাহ পাক দিবেন। আল্লাহর কিছু বান্দা থাকবেন পুরস্কার পাওয়ার পরিবর্তে পরীক্ষায় ফেল করে গেল, পরীক্ষায় ফেল করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা হবে, আল্লাহর এই বান্দা, আল্লাহ বলবেন আমার এই বান্দা যেই পোশাক নিয়ে দুনিয়া থেকে এসেছে এই পোশাকেরও যোগ্যতা নাই। আলবিসুহু মিনান নার ওয়া আফরিশুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। জাহান্নামের পোশাক পরাই দাও, জাহান্নামের লেবাস পরাই দাও, জাহান্নামের বিছানা বিছাই দাও, আর জাহান্নামের দিকে তার জন্য একটা দরজা খুলে দাও। ওয়ালতাইমি আলাইহি, ও কবর এত প্রশস্ত রাখা যাবে না, কবর তুমি সংকীর্ণ হয়ে যাও, সংকুচিত হয়ে যাও। ফাতালতাইমু আদলাহু বাদুহা ইলা বাদিন, এক পাশের অংশ আরেক পাশের হাড়ের মধ্যে পাঁজরের মধ্যে ঢুকে যাবে, কবর তার জন্য একেবারে সংকীর্ণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন দুজন ফেরেশতাকে পাঠাবেন, মা হুমা মিরজাবাতুন মিন হাদিদ বিমাতারিকিন মিন হাদিদ, ওই ফেরেশতাদের হাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লোহার একটা হাতুড়ি দিয়ে দিবেন, যে হাতুড়ির ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, লাউ দুরিবা বিহা জাবালুন লাসারা তুরাবা, বিশাল কোন পাথরের পাহাড়, ওহুদ পাহাড়ের মতো বড় বড় জাবাল, বড় বড় পাহাড়ের উপরে যদি ওই হাতুড়ি দিয়ে একটা বাড়ি মারা হয়, ওই পাথরের পাহাড় টুকরা টুকরা হয়ে বালিতে পরিণত হয়ে যাবে। এরকম একটার পর একটা আল্লাহর ওই বান্দাকে কিয়ামত পর্যন্ত এইভাবে আঘাতের পর আঘাত করা থাকবে। তাহলে কবরস্থান কারো জন্য অত্যন্ত আরামের জায়গা, আর কারো জন্য অত্যন্ত কঠিন এক মুসিবতের জায়গা। তাহলে বোঝা গেল এই দত্তগ্রাম কবরস্থান, এই কবরস্থান কারো জন্য জান্নাতের ঠিকানা, কারো জন্য এখানে জান্নাতের বিছানা জান্নাতের পোশাক, আবার কারো জন্য সেই জাহান্নামের বিছানা জাহান্নামের পোশাক। কি ঠিক আছে না? আচ্ছা, আমরা যারা আজকের মাহফিলে আসছি, আমরা কি চাই আমাদের জন্য কোন ধরনের বিছানা হোক, কোন ধরনের আমরা ব্যবস্থাপনা চাই কবরে? জান্নাতের বিছানা চান তো নাকি? আমার ভাইয়েরা এবং বোনেরা, যদি কবরে জান্নাতের বিছানা চাই, যদি কবরে জান্নাতের পোশাক চাই, যদি কবরে জান্নাতের দিকে দরজা চাই, যদি কবরের মধ্যে প্রশস্ত কবর চাই, যদি কবরের মধ্যে নূর চাই, তাহলে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটি হলো নামাজের ব্যাপারে, সলাতের ব্যাপারে কোনো গাফলতি করা যাবে না। নামাজের ব্যাপারে কোনো গাফলতি করা যাবে না। নামাজ কোন অবস্থায় কোন প্রেক্ষিতে এমন কোন অবস্থা হবে না যেই অবস্থার মধ্যে আপনি নামাজ ছেড়ে দিবেন। আমার ভাইয়েরা এবং বোনেরা, আল্লাহর ঘরের তাওয়াব দেখেন, বাইতুল্লাহর তাওয়াব দেখেন, আল্লাহর ঘরের চতুর্দিকে তাওয়াব সারাক্ষণ চলতেই আছে, চলতেই আছে, চলতেই আছে। আল্লাহর বান্দারা, লক্ষ লক্ষ আল্লাহর বান্দা শুধু বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়ার আওয়াজ দিতে দিতে ফাগল প্রাণ মুসলিম বান্দা বান্দিরা আল্লাহর ঘরের দিকে যাচ্ছে, আর বারবার তাওয়াফ করতেছে সারাক্ষণ। দুনিয়ার এমন কোন ইবাদত নাই যেই ইবাদত আল্লাহর ঘরের তাওয়াফকে বন্ধ করে দিতে পারে। কখনো আল্লাহর ঘরের তাওয়াফ বন্ধ হয়েছে এটা দেখেছেন? আল্লাহর ঘরে তাওয়াব বন্ধ হয়ে রয়েছে এরকম দেখছেন? এখন তো বর্তমানে সরাসরি লাইভ দেখানো হয়, আল্লাহর ঘরে তাওয়াব বন্ধ হয় না। কিন্তু একটা সময় আল্লাহর ঘরে তাওয়াব বন্ধ হয় যখন মুয়াজ্জিন সাহেব বলে উঠেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এই একামতের আওয়াজ যখন হয় সাথে সাথে দেখবেন আল্লাহর ঘরের তাওয়াব স্টপ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে না? কি হাজি সাহেবরা নাই এখানে নাকি? মাশাআল্লাহ, হাজি সাহেব আছেন, আরো অনেকেই আছেন আলহামদুলিল্লাহ। এবং হাজি সাহেব না হইলেও বর্তমানে আল্লাহর ঘর তো সবাই আমরা সরাসরি দেখি, সরাসরি প্রতিদিন দেখি, দৈনিক পাঁচবার দুনিয়ার রাজা বাদশাহ প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যত আসুক কারো জন্য আল্লাহর ঘরের তাওয়াব এক সেকেন্ড এক মিনিট বন্ধ হবে না। শুধুমাত্র সলাতের জন্য দৈনিক পাঁচবার যখন এই ফরজ সলাতের একামত হয় তখন সাথে সাথে আল্লাহর ঘরের তাওয়াব স্টপ হয়ে যায়, আল্লাহর ঘরের তাওয়াব সাথে সাথে বন্ধ হয়ে যায়, আল্লাহু আকবার। অর্থাৎ আল্লাহর ঘরের তাওয়াবের মতো শক্তিশালী পাওয়ারফুল ইবাদত, সেটাকেও সলাত নামাজ আরো বেশি পাওয়ারফুল, এত শক্তিশালী যেই নামাজ আল্লাহর ঘরের তাওয়াব পর্যন্ত বন্ধ করে দিতে পারে। আল্লাহর ঘরের তাওয়াবকে দুনিয়ার কোন ইবাদত, কোন ব্যক্তি, কোন রাজা বাদশা কেউ বন্ধ করার অধিকার নাই। দুনিয়ার মানুষ যদি আল্লাহর ঘরের তাওয়াব বন্ধ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে লক্ষ লক্ষ ফেরেশতা তাওয়াবের জন্য পাঠাই দেন, সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর ঘরের তাওয়াবের মতো শক্তিশালী ইবাদত বন্ধ করে দিতে পারে নামাজ। তাহলে নামাজ এমন ইবাদত, নামাজেই আমার দোকানপাট বন্ধ করে দিবে, যেই নামাজ তাওয়াব বন্ধ করে দিতে পারে সেই নামাজ কি ঘর আমার দোকানপাট বন্ধ করতে পারে না? আমার দোকানপাটের ব্যবসা বেশি পাওয়ারফুল নাকি আমার নামাজ বেশি শক্তিশালী? কোনটা বেশি শক্তিশালী? তাহলে আমার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যত কাজ আছে, যখনই মুয়াজ্জিনের তাকবীর শোনা যাবে সাথে সাথে সকল কাজ বন্ধ করে আমার প্রথম কাজ হবে নামাজ। প্রথম কাজ কি? নামাজের জন্য বাকি সব কাজ বন্ধ থাকবে, বাকি সব কাজের জন্য কোনোদিন নামাজ বন্ধ থাকবে না। নামাজের জন্য আপনার সব বন্ধ, কিন্তু অন্য কাজের জন্য নামাজ বন্ধ করা যাবে না। কিন্তু আমাদের অভ্যাস কি? আমাদের অভ্যাস হলো আগে আমার কাজ তারপরে নামাজ। দেখবেন সারাদিন দোকানে কাস্টমার নাই, যখনই আজান দিছে একের পরে কাস্টমার আসতেই আছে আসতেই আছে আসতেই আছে। কাস্টমার শয়তানদেরকে পুষলায়, শয়তান কাস্টমারকে পুষলায়, আল্লাহর বান্দা তাড়াতাড়ি যাও, তুমি যদি এখন না যাও আল্লাহর বান্দা মসজিদে জামাতে চলে যাবে, আল্লাহর বান্দার জামাত মিস করার জন্য এই সময়ে ব্যবসা বাণিজ্যের কাজে লাগাই দিতে হবে। আল্লাহ পাক মুমিনদেরকে লক্ষ্য করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ পাক বলেন ও মুমিন, খবরদার খবরদার, তোমার ধন সম্পদ যেন তোমাকে আল্লাহর জিকির থেকে গাফেল না করে, নামাজ থেকে যেন দুনিয়ার কোন কাজ তোমাকে গাফেল করতে না পারে। আমাদের সমাজে অনেক ভাই বোনকে এরকম আমরা দেখি, দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে না, সলাত আদায় করে না, কিন্তু বলে ভাই আমি নামাজ না পড়লে কি হবে, আমার ইমান কিন্তু খুব মজবুত। এরকম মুসল্লি আপনাদের দেশে আছে? বলে যে আমি নামাজ না পড়লে কি হবে, আমার ইমান কিন্তু শক্ত, ইমান কিন্তু খুব মজবুত, এরকম বলে না? নামাজ পড়ে না কিন্তু ইমান ঠিক আছে, ইমান খুব মজবুত আছে, নামাজ নাই কিন্তু ইমান আছে। জামে আত তিরমিজির হাদিস সহি সনদে বর্ণিত হয়েছে, সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন দুনিয়ার কোনো আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না, শুধুমাত্র নামাজ ছেড়ে দেওয়াকে, সলাত পরিত্যাগ করাকে তারা সকলেই কুফরি মনে করতেন। অর্থাৎ নামাজ ছেড়ে দিছে এটাকে তারা কুফরি কাজ মনে করতেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না বাইনার রাজুলে ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরে তারকুহু সলা। একজন মুমিনের মাঝে আর কাফেরের মধ্যে পার্থক্য হলো, মুমিন কখনো নামাজ ছাড়ে না, কাফের নামাজ ছেড়ে দে, মুশরিক নামাজ ছেড়ে দে। তাহলে নামাজ ছেড়ে দিলে কি ঈমান থাকে? এটা কেমন ঈমান? যে ঈমান আপনাকে পাঁচ মিনিটের দূরত্ব বাড়ি থেকে অল্প কিছু দূর মসজিদ, যে ঈমান আপনাকে টেনে ওই মসজিদ পর্যন্ত আনতে পারে নাই, ওই ঈমান কেমন ঈমান? যে ঈমান আপনাকে হাজার হাজার মাইল দূরে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, যে ঈমান এত অসুস্থ এত দুর্বল, যে ঈমান দৈনিক পাঁচবার নামাজ পড়াইতে পারে না, সেই ঈমান কোনোদিন আপনাকে জান্নাতেও নিতে পারবে না। যে ঈমান নামাজ পর্যন্ত নিয়ে আসতে পারে না, সেই ঈমান আপনাকে জান্নাত পর্যন্ত নিতে পারবে না। যে ঈমান আপনাকে ফজরের সময় ঘুম থেকে জাগাইতে পারে না, যে ঈমান আপনার যে ঈমানের থেকে ঘুম বেশি শক্তিশালী, যে ঈমান আপনাকে ঘুম থেকে জাগাইতে পারে না। এক বাচ্চা তার মাকে বলতেছে, আম্মা জান, রাত্রে যদি আমার টয়লেটে যাওয়ার দরকার হয়, বাথরুমে যাওয়ার দরকার হয়, আমাকে একটু জাগাই দিবেন। মা বলতেছে, বাবা, তোমার বাথরুমের প্রয়োজন হইলে আমি মা তোমাকে জাগানো লাগবে না, তোমার বাথরুমের প্রয়োজনেই তোমাকে ঘুম থেকে জাগাই দিবে। কি বলেন, রাত্রে টয়লেটে যাওয়ার দরকার হইলে মা জাগাই দিতে হয়, বাবায় জাগাই দিতে হয়, নিজেই তো জাগি যায়। তাহলে এরকম শরীরের ভিতরে যদি ঈমান থাকে, ঈমান যদি থাকে, ওই ঈমানেই আমাকে টেনে ঘুম থেকে তুলে ফেলবে। যদি না তুলতে পারে, বুঝতে হবে আমার ভিতরে ঈমান নাই, আমি মুনাফেক হয়ে গেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা দৈনিক ঈমান পরীক্ষা করে নিবা, তোমার ঈমান আছে কি নাই। ঈমান পরীক্ষা করার মাধ্যম হলো, আসকালুস সালাতে আলাল মুনাফিকিনা সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি প্রতিদিন এশার নামাজের জামাতে আর ফজরের নামাজের জামাতে, এই দুই জামাতে তুমি যদি হাজির হইতে পারো, বুঝতে পারবা তোমার ঈমান এখনো আছে। আর যদি এই দুই নামাজের জামাতে হাজির হইতে না পারো, বুঝে নিবা তোমার ঈমান আর নাই, তুমি মুনাফেক হয়ে গেছ। তাহলে প্রতিদিন রাত্রে যদি আমরা হিসাব করে নিই যে আজকে ফজরের নামাজ আর এশার নামাজ জামাতে পড়তে পারছি কিনা, যদি পারি আমি মুমিন, যদি না পারি কি না, সবাই বলে না, মানে মুনাফেক এই গ্রামে মনে হবে না নাকি? হ্যাঁ, সবাই আল্লাহ রসুলের ঘোষণা মোতাবেক এশার ফজরের জামাতে হাজির হইতে না পারলে আপনি নিশ্চিত মুনাফেক, নিশ্চিত মুনাফেক। এই ঘোষণা আমার না, এই ঘোষণা কার? আমার, আপনার, যিনি রাসুল, মুহাম্মদ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। অথচ আমাদের দেশে মসজিদ গুলাতে দেখবেন, জোহরের জামাতে যা হয়, আসরের জামাতে যা হয়, মাগরিবে যা হয়, এশায় যা হয়, ফজরের নামাজে মুসল্লি নাই। অনেক মসজিদে শুধু ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব দুজন ছাড়া আর কোনো মুসল্লি নাই, এরকম মসজিদ আছে না? অনেক মসজিদ আছে, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব বলে, যদি চাকরি না হইতো আমাদের দুজনকেও খুঁজে পাওয়া যাইত না। কি বলেন, যদি চাকরি না হইতো তা আমাদের দুজনকেও জামাতে পাওয়া যাইত না, আমরা তো আসতেই হবে। এক ওয়াজ মাহফিলে হুজুর চোখ বন্ধ করে ওয়াজ করতেছে বক্তা, এখন শ্রোতারা সবাই আস্তে আস্তে একজন একজন উঠে উঠে চলে গেছে। অনেকক্ষণ পরে হুজুর চোখ খুলছেন, বক্তা চোখ খুলছেন, খুলে দেখে যে এক লোক বসে আছে আর সবাই চলে গেছেন। কি ব্যাপার ভাই, আমার ওয়াজ শুনে সব চলে গেল, তুমি বসে আছো কেন, কারণ কি? বলে, হুজুর আমিও থাকতাম না, এই মাইকটা কিন্তু আমার, আমি বসে আছি মাইকটা নেওয়ার জন্য। সবাই চলে গেছে, আমিও চলে যাইতাম, কিন্তু বসে আছি কিসের জন্য? মাইকের জন্য, মাইক নিয়ে যাব ওই জন্য বসে আছি। তাহলে যদি ফজরে চাকরি না হইতো, ডিউটি না হইতো, তাহলে আমাদেরকেও জামাতে পাওয়া যাইতো না। তাহলে মুসল্লি পাওয়া যায় না কেন? আমাদের ইমানের ভিতরে মুনাফেকি ঢুকে গেছে, এখন আর আমাদের ইমান ইমান নাই। তাহলে এই মুনাফেকি ইমান নিয়ে যদি কবরে যান, জান্নাতের লেবাস জান্নাতের পোশাক পাইবেন নাকি? পাইবেন। তাহলে কি নিয়ে যাইতে হবে? ইমান নিয়ে যাইতে হবে, যেটা বিশুদ্ধ ইমান, সহি ইমান, সহি আকিদা নিয়ে যাইতে হবে, শেরেক মুক্ত ইমান, তাওহিদ ভিত্তিক ইমান নিয়ে যাইতে হবে, না হয় নাজাত পাওয়ার সম্ভাবনা নাই। আমার ভাইয়েরা এবং বোনেরা, দৈনিক কয়বার আমরা খাই, খান কয়বার? কি আপনাদের দেশে ডায়াবেটিস রোগী নাই মনে হয় নাকি? এই দেশে ডায়াবেটিস রোগী নাই? ডায়াবেটিস রোগীরা বলেন কয়বার খান, তো ডায়াবেটিস রোগীরাই জানে না কয়বার খায়, এই জন্য তো ডায়াবেটিস বাড়ি যায়। এক সময় দুনিয়াতে এই দেশে না খেয়ে না খেয়ে মানুষ মারা গেছে, কিন্তু আজকে শুধু না খেয়ে কোথাও মানুষ মারা গেছে এমন খবর পাওয়া যায় না। যত জায়গায় মারা গেছে শুধু বেশি খাইতে খাইতে মারা গেছে, যত মারা গেছে কিভাবে বেশি খাইতে খাইতে মারা গেছে, না খাই মারা গেছে খবর নাই। ডাক্তারের কাছে গেলে এক সময় প্রেসক্রিপশনে আগে ডাক্তার সাহেবেরা লিখতেন দুধ খাইবেন, ডিম খাইবেন, ভালো ভালো খাবার খাইবেন, এরকম লিখতো না আগে? যারা মুরব্বী আছেন তারা জানেন যে ডাক্তার আগে লিখতো যে আপনি নিয়মিত একটা করে ডিম খাইবেন, দুধ খাইবেন, এই ভালো ভালো জিনিস খাইবেন। এখন ডাক্তারের কাছে গেলে প্রথমেই লেখে খবরদার আপনার খানা কমান, আপনি খাবার কমাইতে হবে, ওজন কমাইতে হবে, আপনি এটা বাদ দেন, এটা বাদ দেন, এটা লেখে না? তাহলে ডায়াবেটিস রোগী যারা, তাদের দৈনিক খাবার হলো পাঁচ বার, তাদের দেখবেন তাদের বইয়ের মধ্যে দশটা তালিকা আছে, আছে না? যারা ডায়াবেটিস রোগী তারা আজকে বাসার যায় দেখবেন এক নম্বর তালিকা, দুই নম্বর তালিকা, এরকম দশটা তালিকা আছে। প্রত্যেক তালিকার মধ্যে দৈনিক পাঁচবার খাবারের তালিকা দেওয়া আছে, সকালের নাস্তার মধ্যে কি কি খাইবেন লেখা আছে, রুটি কয়টা খাইবেন লেখা আছে না? কোনো তালিকায় দেখবেন ছোট রুটি দুইটা, কোনো তালিকায় দেখবেন ছোট রুটি তিনটা। তো অনেক ডায়াবেটিস রোগী মনে করে, মনে হয় এই রুটি এটা খাবার আগে খাইতে হয়, গ্যাস্ট্রিকের ওষুধ যেরকম আগে খাইতে হয়, গ্যাস্ট্রিকের ওষুধ খাবার আর আধা ঘন্টা আগে খাইতে হয় না? অনেক ডায়াবেটিস রোগী মনে করে যে খাবারের আধা ঘন্টা আগে রুটি খাইতে হয়, রুটি দুটা খাই নিলেন আধা ঘন্টা আগে, আধা ঘন্টা পরে ভাত খাইবেন, ডায়াবেটিস আরো যা আছে আরো বাড়ানোর জন্য। তাহলে এই তালিকার মধ্যে সকালের নাস্তা লেখা আছে, এগারোটার সময় কি খাইবেন দ্বিতীয়বার সেটাও লেখা আছে, দুপুরের খাবার কি খাইবেন সেটা লেখা আছে, বিকালের নাস্তা কি খাইবেন সেটা লেখা আছে, রাত্রের খাবার কি খাবেন রাত্রিকালীন খাবার সেটা লেখা আছে। তাহলে মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস দিয়ে মানুষকে বানাইছেন, একটা হলো শরীর আর একটা হলো রূহ। মানুষের ভিতরে কয়টা জিনিস? দুটা জিনিস, একটা শরীর আর একটা শরীরের ভিতরে আছে রূহ। শরীরটা হলো মাটির থেকে পচা জিনিস থেকে তৈরি, এই জন্য শরীর সব সময় পচা জিনিসের দিকে টানে মানুষকে। শরীর দেখবেন যে পচা জিনিসের জন্য পাগল, যত খাবার খান এগুলো পচে না, ভালো থাকে, যা খান এগুলো কি হয়, কারণ শরীর পচা, শরীর সব সময় পচা জিনিসের দিকে আকর্ষণ, ভালো জিনিসের দিকে শরীরের কোনো আকর্ষণ নাই। কিন্তু মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে রূহটি দিয়েছেন, এই রূহটা হলো পবিত্র, এই জিনিসটা সব সময় পবিত্র খাবার, পবিত্র জিনিস তালাশ করতে থাকে, এই জিনিসের খাবার হলো পবিত্র খাবার। আল্লাহ রাব্বুল আলামিন শরীরকে সুস্থ রাখার জন্য যেমন দৈনিক পাঁচবার খাবারের ব্যবস্থা করেছেন, একই সাথে ওই ব্যক্তির রূহকে সুস্থ রাখার জন্য দৈনিক পাঁচবার রুহানি খাবারেরও ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। সেই রুহানি খাবারের নাম কি? জি মাশাআল্লাহ, দেখেন কত শিক্ষিত, সবাই বুঝে গেছে আলহামদুলিল্লাহ। তাহলে সেই রুহানি খাবারের নাম কি? নামাজ, সালাত। আল্লাহু আকবার। দেখেন পাঁচবার খাবার খান, পাঁচবার কিন্তু সমান না, পাঁচবার খাবার সমান, সকালের নাস্তা যা করেন দুপুরে কি তা খান? দুপুরে তো তার তিন গুণ খান, চার গুণ খান, কি বলেন বেশি খান না? আবার দেখেন বিকেল বেলার নাস্তা কিন্তু কম খান, আবার রাত্রে একটু বেশি খান, কোনো বেলার খাবার কম, কোনো বেলার খাবার বেশি। আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন প্রত্যেক ওয়াক্তে, কিন্তু সমান ফরজ করেন নাই। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? তাহলে সকালের নাস্তা রুহানি নাস্তা কয় রাকাত? রুটি দুইটা মানে দুই রাকাত, হালকা খাবার সকালে ফজরের নামাজ। দুপুরের সালাতুল জোহর, জোহরের দুপুরের খাবার যেমন ভারী, দুপুরের নামাজও সেই রকম ভারী। দেখেন চার রাকাত ফরজ, সুন্নত আগে চার রাকাত পরে দুই রাকাত ছয় রাকাত। তাহলে দুপুরের খাবার যেমন বেশি খাবেন নামাজও বেশি লাগবে। বিকাল বেলার নাস্তা যেমন আসরের নামাজ আসরের সালাত ওইরকম চার রাকাত, মাগরিবের সময় তিন রাকাত, এশার সময় চার রাকাত। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার রূহকে কালকে সুস্থ রাখার জন্য দৈনিক পাঁচবার খাবারের ব্যবস্থা করেছেন। একবার খাবার বন্ধ করে দিবেন, দৈনিক চারবার খেলেন, একবার খাইলেন না, তিনবার খাইলেন, দুইবার খাইলেন না, এরকম যদি করেন আপনার শরীরের ডায়াবেটিস যেমন উঠানামা করবে, আপনার শরীরের প্রেসার যেমন উঠানামা করবে, আপনার শরীরের তাপমাত্রা যেমন উঠানামা করবে, আপনার রুহানি শক্তির রুহেরও ইমানেরও তাপমাত্রা উঠানামা করবে। ইমান বাড়বে, ইমান কমবে, ইমান এরকম উঠানামা করতে করতে এক সময় সেই ইমান মারাও যাইতে পারে। সেই ইমান দেখবেন যে এক সময় অসুস্থ হয়ে এইরকম খাবার সঠিকভাবে না দেওয়ার কারণে সেই ইমান মারাও যাবে। এজন্য ইমান ভাঙ্গে নাকি? ইমান ভাঙ্গে? জি, আমাদের দেশের মুসলিমেরা ওযু ভঙ্গের কারণ জানে, নামাজ ভঙ্গের কারণ জানে, রোজা ভঙ্গের কারণ জানে, ইমান ভঙ্গের কারণ জানে না। মনে করে ইমান কোনোদিন আর ভাঙ্গে না, ইমান মনে হয় একবার ঢুকছে এটা আর জীবনে কোনোদিন বের হয় না। কিন্তু সব জিনিস যেরকম ভাঙ্গে ইমানও ঠিক এরকম ভেঙে যায়। এজন্য আমার সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, যদি নামাজ ঠিক না থাকে আমার আপনার কবরে কোনোদিনও জান্নাত পাওয়ার সম্ভাবনা নাই, কবরে পাস করার কোনো সম্ভাবনা নাই। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, ও আল্লাহর বান্দা, মা সালাকাকুম ফি সাকার, কেন তুমি জাহান্নামে আসলা? জাহান্নামে আসার কারণ কি? আল্লাহর ফেরেশতারা মনে করবেন, জাহান্নামে আসার তো কোনো কারণ আমরা দেখি না, কারণ তোমাদের কাছে আল্লাহর কত রাসূল গিয়েছেন, আল্লাহর কত কিতাব গিয়েছেন, কত ওয়াজ মাহফিল হয়েছে, কত খুতবা হয়েছে, কত কোরআনের তাফসীর হয়েছে, তারপরেও তোমরা মানুষগুলা জাহান্নামে আসছো কেন? জাহান্নামীরা বলে উঠবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ও ফেরেশতারা, আমাদের কাছে নবী রাসূলও ছিল, আল্লাহর কিতাবও ছিল, আলেম ওলামাও ছিল, ওয়াজ মাহফিলও ছিল, তাফসীরও ছিল, কিন্তু আমরা জীবনে নামাজ আদায় করতাম না, মুসল্লি ছিলাম না, মুসল্লি ছিলাম না। এই মুসল্লি না থাকার কারণে জাহান্নামে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ওয়ালামা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। আমার উম্মতরা শোনো, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যেই জিনিসটির, যে আমলটির তোমাদের থেকে হিসাব নেওয়া হবে, সেই আমলটি হলো সলাত, সেই আমলটি হলো নামাজ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব কিসের হবে? নামাজ, সলাতের হিসাব। সলাতের হিসাব যদি ঠিক হয়, ফাকাদ আফলাহা ওয়া আনজা, সে সফল। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যখন রাত্রে ঘুমায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকিদুশ শায়তানু আলা রাসিহি সালাসা উকাত, শয়তান মাথার পাশে দিয়ে আসি বসে, বসে শরীরের মধ্যে তিনটা ঘিরা দে। কয়টা ঘিরা দে? কি সবাই কথা বলে না, ঘুম এসে গেছে? ঘিরা কয়টা? শয়তান মাথার পাশে বসে বসে তিনটা ঘিরা দিয়ে শয়তান বসে থাকে, আর শরীরের মধ্যে ফুৎকার দে, আলাইকা লাইলুন তাবিলুন ফারকুদ, ও আল্লাহর বান্দা রাত অনেক আছে, ঘুমাও, খালি ঘুমাও, ঘুমাও। দেখবেন সারা রাত ঘুমাসে না, সাসার ফজরের আগ দিয়ে দেখবেন যে আরামের ঘুম, সারা রাত ট্যাবলেট খাইও ঘুমাসে না, কিন্তু ফজরের আগে দিয়ে ট্যাবলেটও লাগে না, কিছু লাগে না, আরামের ঘুম, গভীর ঘুম। কারণ কি? শয়তান ফুৎকার দিতে থাকে মাথার পাশে বসে বসে, ফু দে, যে ঠান্ডা করে দে, শীতল করে দে, যে এখন ঘুমাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ফজরের আজান হলো, আজান শোনার পরে আল্লাহর বান্দা যখন ঘুম থেকে উঠে যায়, ওঠার পরে বলে উঠল আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়া যখন পড়ে ফেললো, শয়তানের একটা গিরা খুলে গেল। সুবহানাল্লাহ, শয়তানের একটা গিরা খুলে গেছে। এরপরে আল্লাহর বান্দা যখন সুন্দর করে ওযু করে ফেলল, ওযু করার সাথে সাথে শয়তানের দ্বিতীয় গিরাটাও খুলে গেল। আল্লাহর বান্দা যখন নামাজে দাঁড়িয়ে গেল, তখন শয়তানের তিন নম্বর গিরাটাও খুলে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাআসবাহা শাইতান তাইয়িবান নাফসে, আল্লাহর এই বান্দা সারাটা দিন খুশি মনে প্রফুল্ল চিত্তে তার দিনটা যাবে। কিন্তু আল্লাহর যেই বান্দাই তিনটা ঘিরা নিয়ে ঘুমাই রইল, সকালবেলা আজান শুনল উঠল না, দোয়াও পড়ল না, জিকিরও করল না, নামাজও পড়ল না, ওযুও করল না, সকালবেলা সকাল আটটা হয়ে গেছে। বর্তমানে দেখা যায় আমার ভাইয়েরা বোনেরা রাত্রে টিভি দেখতে দেখতে, স্টার প্লাস দেখতে দেখতে, স্টার জলসা দেখতে দেখতে রাত্রে তিনটা চারটা বেজে যায়। আমাদের মা বোনদের খুব জনপ্রিয় টেলিভিশন চ্যানেল নাকি আপনাদের দেশে আছে? হ্যাঁ, এইভাবে দেখতে দেখতে রাত অনেক হয়ে গেছে, অনেক হয়ে গিয়ে ঘুমাইছে রাতের তিনটা রাতের চারটায়, সকালবেলা ঘুম থেকে উঠে নয়টা দশটায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এরকম অবস্থায় যখন সকালবেলা সূর্য উঠে যায় আল্লাহর বান্দা ঘুমাইয়ে থাকে, ফাবালাশ শাইতানু ফি উযুনাইহি, তখন শয়তান সারা রাত পাহারা দিতে দিতে, যখনই সূর্য উঠে গেল শয়তানের ডিউটি শেষ, শয়তান বিদায় নিয়ে যায়। বিদায় নিয়ে যাওয়ার সময় ওই আল্লাহর বান্দার দুই কানের মধ্যে শয়তান প্রস্রাব করে দিয়ে যায়। আল্লাহর বান্দা কি করে যায়? ওই যাচ্ছি, যখন বিদায় নিয়ে যাচ্ছি, যা তোর দুই কানে প্রস্রাব করে দিয়ে গেলাম, এটা আল্লাহ রাসূলের কথা। ফাবালা শাইতানু ফি উযুনাইহি, দুই কানের মধ্যে শয়তান প্রস্রাব করে দিয়ে যায়। দেখবেন আল্লাহর বান্দারা হজে গেলে তখন বিশেষ করে মক্কা মুকাররমায় সবাই হাজি সাহেবেরা খোঁজে যে ভাই আবু জেহেলের বাড়িটা কোনটা, আবু জেহেলের বাড়ি খোঁজে। আমি জিজ্ঞেস করি চাচা আবু জেহেলের বাড়ি খোঁজেন কেন, আবু জেহেলের বাড়িতে কি? বলে যে চাচা বাংলাদেশ থেকে এত কষ্ট করে আসছি, আবু জেহেলের বাড়িতে যদি একটু টয়লেট করতে না পারি তাহলে হজ করি যাইও আমার মনে শান্তি পাবো না, হজ করি যাইও বাংলাদেশে যাই মনে শান্তি পাবো না, আবু জেহেলের বাড়িতে যদি একটু পেশাব করি পায়খানা করি যাইতে পারি তাহলে আমার জীবনটা ধন্য, আমি বাংলাদেশে যাইও একটু মনটা খুশি থাকবো। এই জন্য দেখবেন হাজি সাহেবদেরকে জিজ্ঞেস করবেন চাচা আবু জেহেলের বাড়িতে গেছেন নে, এই কথাটা জিজ্ঞাসা করবেন, দেখবেন চাচা আপনাকে বলবে যে আবু জেহেলের বাড়িতে যাই কি কাজ করছে। সবচেয়ে বড় টয়লেট মসজিদে হারামের কোন জায়গায়? আবু জেহেলের বাড়িতে বিশাল টয়লেটের ব্যবস্থাপনা। তাহলে শয়তান যখন সকালবেলা চলে যায় কি করে যায়? পাবালা শয়তানু ফি উযুনাইহি, দুই কানের মধ্যে প্রস্রাব করে যায়। শয়তানের প্রস্রাব যেই কানে ঢুকছে ওই কানে আর কোরআনের আওয়াজ ভালো লাগে না, ওই কানে আর ওয়াজ মাহফিলের কথা ভালো লাগে না, ওই কানে আর দিনী কথা ভালো লাগে না, ওই কানে ভালো লাগে লাহওয়াল হাদিস, গান বাজনার আওয়াজ ওই কানে অনেক মধুর লাগে, কোরআন সুন্নার আওয়াজ আর কানে মধুর লাগে না, কারণ কানের মধ্যে শয়তানের পেশাব ঢুকে গেছে। এজন্য শয়তানের পেশাবের সাথে মিল রেখে আজকে আমাদের যুবক কিশোররা দেখবেন ওই কানের মধ্যে দুইটা সরাসরি ঢুকাই রাখে, তার দুইটা ঢুকে রাখে না, তার দুইটা ঢুকাই সে গান শুনতে আছে, এই তার দুইটার সাথে ওই শয়তানের পেশাবের মিল আছে। এজন্য দেখবেন যেই কানে তার দুইটা ঢুকছে ওই কান ফজরের নামাজে আসতে পারে না। ওই কানওয়ালারে খেয়াল করবেন যে ওই কানওয়ালা ফজরের জামাতে আসে নাকি, ফজরের জামাতে আসা তার সৌভাগ্য হয় না, কারণ ওই কানে শয়তান প্রস্রাব করে দিছে। এখন ওই কানে আর কোরআন সুন্নার আওয়াজ, আজানের আওয়াজ, দিনী আওয়াজ এগুলো আর ভালো লাগে না, এখন ভালো লাগে কি? গান বাজনা, খারাপ অশ্লীল জিনিস তার কাছে ভালো লাগে। আমার সম্মানিত মা বোনেরা, এই কবরস্থানের উদ্যোগের মাহফিল আমার মা বোনদেরকেও কবরস্থানে যেতে হবে কি হবে না? কি খালি পুরুষেরা কবরস্থানে যাবে, মহিলারা যাবে না? আমার মা বোনদেরকেও কিন্তু এই কবরস্থানে যেতে হবে। মা বোনদের জন্য জান্নাতে যাওয়া পুরুষদের থেকে সহজ নাকি কঠিন? মাশাআল্লাহ, সবাই জানে মা বোনদের জন্য জান্নাতে যাওয়া অনেক সহজ, পুরুষদের জন্য জান্নাতে যাওয়া অনেক কঠিন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক পুরুষ মানুষকে পাঁচটা প্রশ্ন করবেন। এক নম্বর প্রশ্ন করবেন, হাত্তা ইউসআলান উমরিহি ফিমা আফনাহু, আল্লাহর বান্দা তোমাকে আমি 70 বছর 80 বছর 90 বছর হায়াত দিয়েছিলাম, এই হায়াতটা তুমি কোন কাজে কিভাবে তুমি ব্যয় করছো হিসাব দিয়ে যাও। দুই নম্বর প্রশ্ন হলো, আন শাবাবিহি ফিমা আবলাহু, তোমাকে একটা যৌবন কাল দিয়েছিলাম, সেই যৌবন কালটা কিভাবে ব্যয় করেছো হিসাব দিয়ে যাও। তিন নম্বর, ওয়ান ইলমিহি ফিমা আমালাহু, তোমাকে যে এলেম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, সেই জ্ঞানের আলোকে তুমি আমল কতটুকু করছো। চার নম্বর প্রশ্ন, ওয়ান মালিহি মিনাইনা ইকতাসাবাহু, সম্পদ কোন কোন খাত থেকে উপার্জন করেছিলা, হালাল ভাবে উপার্জন করেছো নাকি হারাম ভাবে উপার্জন করেছো। পাঁচ নম্বর প্রশ্ন, ওয়াফিমা আনফাকাহু, তোমার সম্পদকে কোন কোন রাস্তায় খরচ করেছিলে। এই যে পাঁচটা প্রশ্ন, এই পাঁচটা প্রশ্ন প্রত্যেক পুরুষ মানুষকে করা হবে, কিন্তু মা বোনদেরকে এই প্রশ্ন করা হবে না। মা বোনদেরকে করা হবে? আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতের নারীরা শোনো, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে কত সহজ বানায় দিয়েছেন। তোমরা যদি চারটা আমল করো, চারটা কাজ করো, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সবগুলো দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। আমল কয়টা? মাত্র চারটা। এই মাত্র চারটা আমল করবা, এই চারটি আমল করলে তোমাদের জন্য জান্নাতের সবগুলো দরজা খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন, মিন আইয়ে বাবিন শাত, কোন দরজা দিয়ে জান্নাতে যেতে চাও, সেই দরজা দিয়ে তুমি জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ, কত সহজ জান্নাতে যাওয়া, আল্লাহ পাক সহজ করে দিয়েছেন। কারণ হলো আল্লাহর বান্দাদেরকে, মায়ের জাতিকে আল্লাহ সম্মানিত করছেন, মায়ের জাতিকে আল্লাহ সম্মান দিয়েছেন। খালি চারটা কাজ করো আর জান্নাতে ঢুকে যাও। এক নম্বর কাজ কি? মান সাল্লাত খামসাহা, আল্লাহর বান্দিরা পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকভাবে যথাযথভাবে আদায় করবা, পাঁচ ওয়াক্ত সালাত সঠিক সময়ে আদায় করবা। আবার ফজরেরটা জোহরের সময়, জোহরেরটা মাগরিবের সময়, মাগরিবেরটা ফজরের সময়, এরকম আদায় করলে হবে না। পাঁচ ওয়াক্ত সালাত সঠিক সময়ে সঠিকভাবে আদায় করতে হবে। এটা হলো মা বোনদের এক নম্বর কাজ। দুই নম্বর কাজ হলো, ওয়াসামাত শাহরাহা, রমাদান মাস আসলে রমাদান মাসের ফরজ রোজাগুলো, ফরজ সিয়ামগুলো পালন করবে। দুই নম্বর কাজ কি? রমজান মাসের সিয়াম। তিন নম্বর কাজ হলো, ওয়া আতাআত বালাহা, স্বামীর কথা শোনা, স্বামীর আনুগত্য করা। তিন নম্বর কাজ, স্বামীর আনুগত্য করা, স্বামীর কথাবার্তা শোনা, এটা স্ত্রীর উপরে কি? সুন্নত, মুস্তাহাব, ফরজ। এই মাসালাও জানা না দেখি, তাহলে বোঝা যায় এই গ্রামের মা বোনেরা মনে হয় অনেক শক্তিশালী নাকি? মা বোনেরা কি স্বামীর আনুগত্য করে? এখন আর বলে না, কারণ বললে আজকে বাসায় আর জায়গা পাবে না। বলবে যে আজকে হুজুরের কাছে বলে আসছো যে আমরা তোমাদের কথা শুনি না, আজকে আর বাড়িতে জায়গা নাই। এই বয়ে দেখেন কেউ বলে না। আরাফার ময়দানে যখন এই হাদিস বয়ান করতেছিলাম, তখন আরাফার ময়দানে ভাইয়েরা বলতেছে যে ভাই একটু বেশি করে বলেন, এই কথাটা একটু বেশি করে বলেন, এই যে আপনার ভাবিরা হজে আসছে তারা কিন্তু আমাদের কথা শুনে না। আরাফাতের ময়দানে বলতেছে যে ভাই এরা কিন্তু কথা শুনে না, এই ওয়াজটা একটু বেশি করে করেন। আল্লাহ রাসূল বলেন, নারী তুমি জান্নাতে যেতে হলে স্বামীর আনুগত্য লাগবে, স্বামীর কথা শুনতে হবে, স্বামীর আনুগত্য না করে তোমার পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব নয়। আল্লাহ রাসূল সাল্লাম বলেন, আমি যদি দুনিয়ার কোনো মানুষকে সাজদা করার জন্য নির্দেশ দিতাম, দুনিয়ার কোন মানুষ যদি মানুষকে সাজদা করা জায়েজ হইতো, মানুষ মানুষকে সাজদা করা জায়েজ আছে না? তাহলে কবরে মাজারে কোন জায়গায় গিয়ে এরকম সাজদা দেওয়া এটা কি শিরক? খালি হারাম না, এটা শিরক। সাজদা দেওয়ার সাথে সাথে ঈমান চলে যাবে। আল্লাহ ছাড়া সাজদা আল্লাহর কোন মাখলুককে দেওয়া যাবে না। সাহাবায়ে কেরাম নবী সাল্লামকে সাজদা দিতে চাইছিলেন, সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে দেখি তাসজুদু লাকাল বাহায়েম ওয়া সাজার, অনেক চতুষ পর্যন্ত গাছপালা আপনাকে সাজদা করে। ফানাহনু আহাক্কু আন নাসজুদা লাকা, আমরা তো আপনাকে সাজদা করার ব্যাপারে বেশি হকদার, আমরা তো আপনাকে সাজদা করতে চাই, আমরা সাজদা করব না কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, ও আমার উম্মত শুনো, উবুদু রাব্বাকুম ওয়া আকরিমু আখাকুম, ইবাদত করবা তোমাদের রবের আর সম্মান করবা তোমাদের ভাইয়ের। আমাকে তোমরা সম্মান করবা, আমার ইবাদত করবা না। আমার ইবাদত করতে তোমাদেরকে বলি না, ইবাদত করবা আল্লাহ তোমাদের রবের। আর সম্মান করবা কাকে? আমাকে সম্মান করবা। সেজদা হলো ইবাদত, সেজদা আল্লাহর জন্য, এটা আল্লাহর কোন মাখলুকের জন্য সেজদা করা যাবে না, সেজদা করা শিরক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা বৈধ হইতো, জায়েজ হইতো, তাহলে আমি রাসূল নির্দেশ দিতাম, আন তাসজুদাল মারআতু লিজাওজিহা, নারীদেরকে বলতাম, ও নারীরা স্বামীকে সেজদা করো, স্বামীকে সেজদা করো। কিন্তু সেজদা হারাম হওয়ার কারণে আমি নির্দেশ দিই না। এই হাদিস থেকে বোঝা যায় স্বামীর আনুগত্য করা কেমন ফরজ। স্বামীর আনুগত্য ফরজ, স্বামীর আনুগত্য বিহীন কোন নারী যদি মারা যায় সেই নারী জান্নাত পাবে না। আর যেই নারী স্বামীর সন্তুষ্টি অবস্থায় মারা যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার জন্য আল্লাহর জান্নাত খোলা রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে স্বামীর আনুগত্য করা ফরজ, স্বামীর আনুগত্য করতেই হবে জান্নাত পেতে হলে। চতুর্থ নম্বর নারীদের জন্য যেই কাজটা আল্লাহ পাক, চতুর্থ নম্বর যে কাজটি আল্লাহ রাব্বুল আলামিন নারীর জন্য দিয়েছেন, সেই কাজটি হলো আন হাজাবাত ফারজাহা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের নারী যদি এই চতুর্থ নম্বর কাজটিও করে, তারা যদি হেজাব রক্ষা করে, পর্দা রক্ষা করে, পর্দা রক্ষা করে যদি চলে, তাহলে এই নারীর জন্য আল্লাহ জান্নাত খুলে দিবেন। তাহলে নারীর উপরে পর্দা রক্ষা করা কি কি? পর্দা করা কি সুন্নত? পর্দা করা ফরজে আইন, পর্দা করা ফরজে আইন। পর্দার লঙ্ঘন করা কবিরা গুনাহ, এবং পর্দার লঙ্ঘন করলে আল্লাহ পাক ওই নারীকে এই কবিরা গুনার জন্য শাস্তি দিবেন, তওবা না করে যদি মারা যায়। উম্মে খাল্লাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, সম্মানিত ভাইরা আপনাদের কাছে এখন যে যায় নামাজ গেছে, আপনারা সর্বোচ্চ যার পক্ষে যতটুকু সম্ভব সর্বোচ্চ চেষ্টা করে আপনারা সহযোগিতা করেন। আমার মা বোনেরা, উম্মে খাল্লাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা নামক একজন মহিলা সাহাবী ছিলেন। উম্মে খাল্লাদ রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে মারা গেল, ছেলে শহীদ হয়ে গেলেন। উম্মে খাল্লাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, মায়ের যখন ছেলে মারা যায়, ছেলে শহীদ হয়ে যায়, মায়ের কলিজায় কেমন করে, মায়ের বুকে কেমন করে, এটা দুনিয়ার কোন মানুষের পক্ষে, মা ছাড়া কারো পক্ষে বোঝা সম্ভব না। উম্মে খাল্লাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানের জন্য কাঁদতেছেন, কিন্তু তার হেজাবের, তার পর্দার কোনো লঙ্ঘন হয় নাই। সন্তান মারা গেছে, সন্তান শহীদ হয়ে গেছে, সন্তান হারা মা এরকম কঠিন শোকের মধ্যেও পর্দা ছাড়েন নাই, হেজাব ছাড়েন নাই। সাহাবায়ে কেরামের মহিলারা আশ্চর্য হয়ে গেলেন, বললেন, ও উম্মে খাল্লাদ, তোমার সন্তান মারা গেছে, সন্তান হারা মা, এই শোকের মধ্যেও কেমনে করে তুমি তোমার পর্দা রক্ষা করেছো, হেজাব রক্ষা করেছো? উম্মে খাল্লাদ রাদিয়াল্লাহু তাআলা না বলেন, শোন, ইন আরুজ্জা ইবনি ফালান আরুজ্জা হায়াই, দুনিয়ার মানুষ শোন, আমি আমার সন্তান হারিয়েছি, আমার সন্তান আল্লাহ আমাকে দিয়েছিলেন, নিয়ে গেছে, কিন্তু আমি তো আমার ইমান হারাই নাই, আমি তো আমার হায়া হারাই নাই, আমি তো আমার ইমান হারাই নাই, তাহলে আমি সন্তান চলে গেছে কি হবে? এই জন্য কি আমি আমার পর্দার লঙ্ঘন করব, আমার হেজাবের লঙ্ঘন করব? আমার সন্তান চলে গেছে, ইমান তো যায় নাই, ইমান তো আমার ভিতরে আছে। তাহলে যে নারীর ভিতরে ইমান আছে ওই নারীর ভিতরে হেজাবও আছে, কারণ আল্লাহ পাক বলছেন ওয়াকুল লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না। রাসূল আপনার উম্মতের মুমিন মহিলাদেরকে বলে দেন তারা যেন হেজাব রক্ষা করে। তাহলে মুমিন মহিলার আলামত, মুমিন মহিলার পরিচয় হলো তিনি পর্দাশীল। আল্লাহ পাক রাসূলকে লক্ষ্য করে বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে জানাই দেন, আপনার মেয়েদেরকে জানিয়ে দেন, আপনার মুমিনদের নারীদেরকে, মুমিন মহিলাদেরকে জানিয়ে দেন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন বাহিরে বের হওয়ার সময় বড় পর্দা, বড় হেজাব, বড় চাদর যেন তাদের গায়ের উপরে ঝুলাই দে, অর্থাৎ পর্দা সহকারে, হেজাব সহকারে যেন তারা ঘর থেকে বের হয়। জালিকা আদনা ইউরাফনা ফালা ইউজাইন, কারণ এটা হলো তারা যে মুমিন এটা চিনার জন্য সবচেয়ে বড় পরিচয় হলো হেজাব, সবচেয়ে বড় পরিচয় হলো পর্দা। ফালা ইউজাইন, আল্লাহ পাক বলেন যেই নারী পর্দা সহকারে চলাফেরা করবে এই নারীকে দুনিয়াতেও কোনো কষ্ট দেওয়া হবে না, আখেরাতেও কোনো কষ্ট দেওয়া হবে না। সুবহানাল্লাহ, আল্লাহর গ্যারান্টি, ফালা ইউজাইন। এজন্য দুনিয়াতেও সেই দর্শনের শিকার হবে না, দুনিয়াতেও ইফতিজিং এর শিকার হবে না, দুনিয়াতেও বিভিন্ন ধরনের সমস্যার কারণে সে কষ্ট পাবে না, আখেরাতেও ইনশাআল্লাহ ফালা ইউজাইন সে কষ্ট পাবে না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মেরাজের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতও দেখাইলেন, জাহান্নামও দেখাইলেন। জান্নাতের মধ্যে গিয়ে দেখতে পেলাম গরিব মানুষেরা, আমার গরিব উম্মতরা জান্নাতের মধ্যে বেশি, ধনীরা কম, কারণ ধনীরা বখিল, যে যত বেশি ধনী সে তত বেশি বখিল। আমাদের দেশের সবচেয়ে গরিবকে দেখবেন যে যার কাছে সবচেয়ে বেশি টাকা উনি বাংলাদেশের সবচেয়ে গরিব, কি বলেন? বলে এটা কেমন কথা, যিনি এত টাকা তার গরিব হয় কেমনে? দেখবেন যিনি সবচেয়ে বেশি ধনী তিনি সবচেয়ে বেশি ঋণ খেলাপি, তিনি সবচেয়ে বেশি ঋণগ্রস্ত মানুষ। যিনি সবচেয়ে বেশি ধনী তিনি তত কোটি কোটি টাকার ঋণগ্রস্ত। আবার দেখবেন যিনি সবচেয়ে বেশি সম্পদের মালিক তিনি চান এরকম বাংলাদেশ তার আরো দশটা থাকুক, এক বাংলাদেশের মালিক হইলে চায় যে তার বাংলাদেশ এরকম আরো দশটা লাগবে, মানে উনার মনে শুধু বিশাল আকাঙ্ক্ষা। উনার ভিতরের অবস্থা যদি আমরা দেখতাম তাহলে উনার থেকে গরিব মানুষ বাংলাদেশে আর কেউ নাই। আর যে বেটা ডেলি 100 টাকা 200 টাকা ইনকাম করে সেই বাংলাদেশের সবচেয়ে ধনী, সে সুন্দর মতো আরামে খেয়ে রাত্রে ঘুমাইতেছে, তার বাড়ি 5টা করার 10টা করার, গার্মেন্টস করার, শিল্প কারখানা করার এসব স্বপ্ন নাই, সুন্দর মতো সকালে বের হচ্ছে, বিকেলে আসতেছে, খাইতেছে, ঘুমাইতেছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন আমি জান্নাতের মধ্যে গরিব উম্মত বেশি দেখছি ধনীদের তুলনায়। আর জাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম জাহান্নামের মধ্যে পুরুষের তুলনায় আমার নারী উম্মত বেশি দেখছি, জাহান্নামের মধ্যে পুরুষের থেকে নারী বেশি দেখছি। কারণ কি? কারণ নারীদের বড় কয়েকটা খারাপ অভ্যাস আছে, ওই অভ্যাসগুলোর মধ্যে থেকে একটা হলো তারা পর্দা রক্ষা করে না, পর্দার ব্যাপারে তারা গাফেল। এজন্য দেখবেন আল্লাহ পাক ফরজ করেছেন নারীর জন্য পোশাক টাকনুর নিচে পর্যন্ত রাখা, নারী নিচের দিকে না রেখে নারী চায় শুধু উপরের দিকে তুলতে। দেখবেন রাস্তাঘাটে মহিলারা দেখবেন যে কোথায় কাপড় পরে, আর পুরুষদেরকে বলা হয়েছে টাকনুর উপরে পরার জন্য, কিন্তু পুরুষেরা দেখবেন এমন নিচে নামাই দিছে রাস্তার ময়লা আবর্জনা সব পরিষ্কার করে নিচ্ছে, নিচ্ছে না? পুরুষেরা নারীর কাজটা করতেছে, নারী পুরুষের কাজটা করতেছে। তাহলে নারী বেশি জাহান্নামে যাবার কারণ নারীর পর্দার ঘাটতি, নারী স্বামীর আনুগত্যের, স্বামীর খেদমতের ঘাটতি, স্বামীর কথা না শোনার ঘাটতি, নারীদের মধ্যে গীবত করার পরিমাণ বেশি। দেখবেন যে গীবত করার পরিমাণ, আরেকজনের গীবত, কোন বাড়িতে কি হয়েছে, কোন বাড়ির কার কি হয়েছে, এই একজনের গীবত আরেকজনের কাছে, তারপরে মানুষকে ছোট মনে করার প্রবণতা, এই জাতীয় বিভিন্ন ধরনের সমস্যা আমাদের মা বোনদের মধ্যে বেশি। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আমার নারী উম্মতকে জাহান্নামের মধ্যে বেশি দেখছি। তাহলে নারী উম্মত জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম তাসাদ্দাকনা, ও নারীরা তোমরা বেশি বেশি করে আল্লাহর রাস্তায় সদাকা করো। নারী জাহান্নাম থেকে বাঁচতে চাইলে বেশি বেশি করে আল্লাহর রাস্তায় সদাকা করো। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি এরকম মহিলাদের মজলিসের পাশ দিয়ে বাহিরের থেকে ঝুড়ি ধরে রাখলাম, দেখলাম সাহাবায়ে কেরামের মহিলারা ওই জাহান্নামের কথা শুনে তাদের কানের দিকে, তাদের গলার দিকে হাত বাড়াই দিলেন, কানের জিনিস খুলে খুলে, গলার জিনিস খুলে খুলে, আমি বেলাল যেই ঝুড়ি ধরলাম ওই ঝুড়ির মধ্যে দিয়ে দিচ্ছে। আল্লাহু আকবার! জাহান্নাম থেকে বাঁচার জন্য মহিলারা, নারীরা কানের স্বর্ণ, কানের গহনা, গলার গহনা খুলে খুলে ওই ঝুড়ির মধ্যে দিয়ে দিচ্ছে। আল্লাহ রাসূল বলছেন যে আমি নারীদেরকে জাহান্নামে বেশি দেখছি। আজকে আমাদের মা বোনেরা যারা আছেন, মা বোনদেরকেও আমি অনুরোধ করব, এই দত্তগ্রাম কবরস্থানের উন্নতি কল্পে যেই সদাকা, যেই দানের ব্যাপারে তোলা হচ্ছে, পুরুষের তুলনায় আপনারাই বেশি অগ্রগামী হবেন। ওই সাহাবায়ে কেরামের মহিলার মতো জাহান্নাম থেকে বাঁচতে হলে বেশি বেশি করে আপনাদেরকেও সদাকা করতে হবে, সদাকা করা লাগবে। এজন্য পয়লা বৈশাখের বাজাটা একটু কমাই দেন। কি সামনে পয়লা বৈশাখ আসতেছে না? পয়লা বৈশাখে মা বোনদের বাজাট আছে না? বৈশাখে শাড়ি লাগবে, বৈশাখে এটা লাগবে, বৈশাখে ইলিশ মাছ লাগবে, অনেক কিছু লাগবে, ওই জায়গায় বাজাট একটু কমাই দিই, আজকের এই মাহফিলের সদাকাটা বাড়াই দেন, ওই জায়গার বাজাট একটু কমায়ে এই জায়গায় বাজারটা বাড়াই দেন, জাহান্নাম থেকে মুক্তির, ওই কবরস্থানে যায় শান্তি পাওয়ার, আখেরাতে শান্তি পাওয়ার ব্যবস্থাটা করেন। আমার ভাইরা খবরদার, ওই পয়লা বৈশাখের নামে বিভিন্ন ধরনের অপসংস্কৃতির নামে, বিজাতীয় সংস্কৃতির নামে মা বোনদেরকে বেপর্দা ভাবে আপনার মেয়ে, আপনার স্ত্রীকে রাস্তার মধ্যে ছেড়ে দিবেন না। খেয়াল রাখবেন যে আমি বাঙালি হইয়ের যেটাই হই, আগে আমার পরিচয় মুসলিম, আগে আমি মুসলমান, আমার ইমান আকীদা তাওহীদ ঠিক রেখে তারপরে বাকি সব। আপনি বাঙালি সাজতে যাই, আপনার ইমান হারাই ফেলবেন, তাহলে কি বাঙালি হওয়া যাবে? আগে মুসলমান হইতে হবে, বাঙালি হন অসুবিধা নাই, কিন্তু আগে মুসলমান, আগে মুসলমান হইতে হলে আমি আপনি আমার আপনার মেয়েদেরকে স্ত্রীদেরকে বেপর্দা পয়লা বৈশাখের নামে রাস্তায় ছেড়ে দিতে পারি না, এবং ওই বেপর্দা ছেড়ে দিলে আমি বাবা, আমি স্বামীও কিয়ামতের ময়দানে এই অপরাধে জাহান্নামে যেতে হবে, এবং আমার নাম হলো দাইয়ুস। যে লোক পরিবারের প্রধান, তার স্ত্রী তার মেয়েরা বেপর্দা রাস্তায় ঘোরাফেরা করে, এই লোককে আল্লাহ রাসূল বলেছেন দাইয়ুস, দাইয়ুস জান্নাতে যাবে না। এই জন্য আমার সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, বেশি বেশি আল্লাহ রাস্তায় সদাকা করেন, আল্লাহ রাস্তায় দান করেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য বড় উপায় হলো সদাকা। মাইয়েতেরা কবরের থেকে, আপনার আমার মা বাবা যারা দুনিয়া থেকে চলে গেছেন, তারা কবরের থেকে আমাদের থেকে উপকৃত হওয়ার জন্য দুইটা জিনিস, একটা হলো দোয়া আর একটা হলো সদাকা। এই জন্য বেশি বেশি সদাকা করবেন। আলোচনা আর আমরা দীর্ঘায়িত করব না। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা সংক্ষিপ্ত সময়ে যে কথাগুলো বললাম, আমরা সবাই চেষ্টা করব এই কথাগুলো, এই বিষয়গুলোর উপরে আমরা আমল করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজের মুসল্লি বানিয়ে দিন। সকলে বলি আমিন। আপনারা কি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার জন্য রাজি আছেন? লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজের মুসল্লি বানিয়ে দিন। আল্লাহ পাক এই দত্তগ্রামের এই এলাকার সকল ভাই বোনদেরকে আল্লাহ পাক পাঁচ ওয়াক্ত নামাজের মুসল্লি বানিয়ে দিন, যাতে আল্লাহ পাক বেনামাজি বানিয়ে কোনো ভাই বোনকে আল্লাহ কবরে না নেন। আল্লাহ পাক এই এলাকার সকল মা বোনদেরকে পদ্মাশীল বানিয়ে দিন। আল্লাহ পাক এই এলাকার সকল শিশু কিশোর যুবকদেরকে আল্লাহ পাক সালেহীন বানিয়ে দিন। এই যুবকদেরকে মক্কার যুবকের মতো মদিনার যুবকের মতো বানিয়ে দিন, সবাইকে মাদকাসক্ত মুক্ত, তারপরে জঙ্গিবাদ মুক্ত, সন্ত্রাস মুক্ত, অপরাধ মুক্ত, পর্নোগ্রাফি মুক্ত যুব সমাজ হিসাবে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে বিজাতীয় কুপুরী সংস্কৃতি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। একটি প্রশ্ন এসেছে যে মহিলাদের পা হাত চুল বের হলে কি তাদের নামাজ হবে, কিভাবে তারা পর্দা করে নামাজ পড়বে, হাদিস কোরআনের আলোকে জানাবেন। সলাতের যে ফরজ, সেই ফরজের মধ্যে একটি ফরজ হইল সতর ডাকা। সতর ডাকা পুরুষের জন্য ফরজ, নারীর জন্য ফরজ। পুরুষের সতর কোন জায়গা থেকে কোন জায়গা আপনারা বলেন, একটু কথা বলেন। এটা তো আমরা ক্লাস নিতেছি, ওয়াজ মাহফিল মানে কি? ওয়াজ মাহফিল মানে তো আমাদের দেশের অন্য ওয়াজ মাহফিল, আর এই ওয়াজ মাহফিল বেশ কম আছে, কি আছে না? যেহেতু আপনারা সহি কোরআন সুন্নার অনুসারী, আপনারা বেদাতি না, এই জন্য আপনাদের ওয়াজ মাহফিল আর অন্য ওয়াজ মাহফিলে বেশ কম আছে, আছে না? হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা যে ওইটা হলো একটা ক্লাস, একটা দিনই ক্লাস, ওই ক্লাসে আমিও কথা বলবো আপনারাও কথা বলবেন, তাহলে বুঝবো যে আমার কথা আপনারা বুঝতেছেন, আপনাদের কথা আমি বুঝতেছি। তাহলে পুরুষের সতর কোন জায়গা থেকে কোন জায়গা? টাকনোর উপরে থেকে। হ্যাঁ, তা নাভিও সতরের অন্তর্ভুক্ত, নাভি থেকে শুরু করে হাঁটুর নিচ পর্যন্ত, এটা হলো পুরুষের সতর। আর মহিলাদের সতর মাথা থেকে শুরু করে একেবারে পা পর্যন্ত, শুধু তিনটি অংশ বাদ দিয়ে বাকি অংশটা হলো সতর। সতর আর হেজাব দুটার মধ্যে বেশ কম আছে, আবার অনেকে এটার মানে এক এক বানায় ফেলায়। সতর এক জিনিস আর হেজাব আরেক জিনিস। সতরের মধ্যে তিনটা জিনিস বাইরে থাকবে, দুই হাতের পাতা, দুই হাতের কবজি থেকে শুরু করে এই অংশটা, তারপরে পায়ের পাতা আর মুখমণ্ডল, এই তিনটা সতরের বাহিরে। কিন্তু হেজাবের ক্ষেত্রে মুখমণ্ডল হেজাবের অন্তর্ভুক্ত। এই হাতের মধ্যে পায়ের মধ্যে যদি কোনো সাজসজ্জার কোনো জিনিস থাকে তখন এটা হেজাবের আওতাভুক্ত হবে, আর যদি সাজসজ্জার জিনিস না থাকে তাহলে সেটা হেজাবের অন্তর্ভুক্ত হবে না। কিন্তু সলাতের মধ্যে এই তিনটা অংশ বাদ দিয়ে বাকি সমস্ত অংশ ঢেকে রাখা ফরজ। আমাদের কোন মা বোন যদি, আমাদের দেশে প্রচলিত যে শাড়ি যে ব্লাউজ এগুলো পরে যদি নামাজ পড়েন তাহলে কিন্তু সতর সঠিকভাবে ঢাকা যায় না। যেমন সতর এই পর্যন্ত, তো ব্লাউজ এই পর্যন্ত, তো এটা খালি না, তারপরে আপনার ধরেন ব্লাউজ এখানে উপরে, এখান থেকে খালি না। হ্যাঁ, তো ধরেন চুল এগুলা সতরের অন্তর্ভুক্ত, এখন শাড়ি দিয়ে ঢাকলেও চুল বাইরেই থাকে না, তাহলে তো সতর বাইরে রইল। আরেকটা হলো আপনি প্রথমে হয়তো নামাজ শুরু করার সময় ডাকলেন শাড়ি দিয়ে, যখন আপনি রুকুত যাবেন, যখন আপনি সেজদা যাবেন, তখন এগুলো খুলে যাবে না। এইটা সতরের কোনো অংশ যদি খুলে যায় এবং কেউ দেখুক আর না দেখুক, নামাজ ভেঙে যাবে, নামাজ হবে না, কারণ আপনার ফরজ ছুটে গেছে। এই জন্য কি করতে হবে, একটি বড় নামাজের জন্য আলাদা ওড়না বানায় নিতে হবে, ড্রেস বানায় নিতে হবে, যে আপনি অন্য সময় হয়তো শাড়ি পরলেন বাসায় কিন্তু যখন সলাত আদায় করবেন তখন ওই বড় ওড়নাটা আপনি সুন্দর করে একবারে মাথা থেকে শুরু করে ভালো করে ফেঁচায় নিলেন এবং এত বড় করে বানালেন যাতে এদিকে হাতও বের না হয়, ওই দিকে যাতে কোমরের কোনো অংশ বের না হয়, এইরকম একটা আপনি হেজাব বানায় নিতে হবে, পর্দা আলাদা একটা ওড়না বানায় নিতে হবে, অথবা এমন একটা ড্রেস বানায় নিলেন যে যে ড্রেসটা গলা থেকে শুরু করে এদিকে পর্যন্ত থাকবে, এদিকে পর্যন্ত থাকবে, কোনো অংশ খোলা থাকার সম্ভাবনা নাই। রুকু করেন, সেজদা করেন, বৈঠক করেন, কোনো অবস্থায় খোলার সম্ভাবনা নাই, এরকম পোশাক পরে সালাত আদায় করতে হবে। কিন্তু আমাদের দেশের অনেক মা বোন এই বিষয়টা খেয়াল করেন না, অনেক নামাজি মা বোনও দেখা যায় যে নামাজ পড়তেছেন, সালাত আদায় করতেছেন কিন্তু এই যে সতরটা তার তরফ হয়ে যাচ্ছে এই বিষয়টার দিকে খেয়াল করেন না। আর আরেকটা বিষয় এই প্রসঙ্গে মাসালাটা বলে দিই, সেটা হলো পুরুষের সলাত আর মহিলাদের সলাত কি দুই রকম না এক রকম? জি হ্যাঁ, শুধু এই যে সতরের ক্ষেত্রে যেটা আলাদা, এটা তো স্বাভাবিকভাবে আলাদা, সবসময় আলাদা, এটা দিয়ে বলা যাবে না যে মহিলার নামাজ এক রকম আর পুরুষের নামাজ আরেক রকম। মহিলারাও অনুসরণ করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, নারীরাও পুরুষেরাও অনুসরণ করবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষ না মহিলা? দেখবেন ওই যে হিন্দুদের শ্রীকৃষ্ণ, তারপর বৌদ্ধদের গৌতম বুদ্ধ, পুরুষ না মহিলা? কেউ কয় পুরুষ, কেউ কয় মহিলা। দেখবেন যে সিয়ারা সূরাতে মহিলা, আবার অনেক জায়গায় কয় পুরুষ, মানে পুরুষ না মহিলা তারাই ঠিক করতে পারে নাই। কিন্তু আমাদের রাসূল যে পুরুষ এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? কারণ আল্লাহ পাক কোরআনে কারিমে বারবার বলে দিয়েছেন যে ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা রিজালান, আমি যত রাসূল পাঠাইছি সব রাসূল কি পুরুষ, পুরুষ রাসূল পাঠাইছি। আর পুরুষ না হইলে স্ত্রী কয়জন? জি, নবী সাল্লামের স্ত্রী ছিলেন, সন্তান সন্ততি ছিলেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সলাত আদায় করছেন, রাসূল বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরাও সেরকম সলাত আদায় করো, আমাকে যেভাবে সলাত আদায় করতে দেখো। এটা তো পুরুষদেরকেও বলছেন, নারীদেরকেও বলছেন। তাহলে নারীরা সলাত আদায় করবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো, আলাদা পদ্ধতিতে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না যে তোমরা আয়েশার মতো সলাত আদায় করো, ফাতেমার মতো সলাত আদায় করো, এরকম কোন নারীকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখাই দেন না, বলছে আমার মতো। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম যেভাবে আদায় করছেন, নারীরাও সেভাবে আদায় করবে, আলাদা আদায় করার কোনো সুযোগ নাই। নারীদের জন্য আলাদা নামাজ বানানো, আমাদের দেশে দেখা যায় অনেক জায়গায় মহিলারা আলাদা নামাজ আদায় করে, আলাদা সলাত, পুরুষ এক রকম নারী আরেক রকম। পুরুষ হাত বাঁধে বুকের উপর নাবির নিচে, মহিলা হাত বাঁধে কোথায়? বুকের উপরে। তো কাটটা ঠিক, যদি নাবির নিচে ঠিক হয় তাহলে দুইজনেই এক জায়গায় বাঁধবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো হাদিসে কথা বলেন না যে পুরুষ এখানে নারী এখানে, যদি বুকের উপরটা ঠিক হয় তাহলে দুইজনেই বুকের উপরে বাঁধো, আর যদি নাবির নিচে ঠিক হয় তো দুইজনেই নাবির নিচে বাঁধো, একজনে বুকের উপরে আরেকজনে নাবির নিচে। অর্থাৎ মূল কথা হলো দুইজনেরই সলাত একই রকম।